দীর্ঘ আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত অনেক সম্মানিত ওলামায়ে কেরামের জবান থেকে কোরআনে কারিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক আল্লাহর দিন সম্পর্কে অনেকগুলো আলোচনা শোনার এবং মাহফিলের শেষ পর্যায়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে দোয়া নেওয়ার, কোরআন এবং সুন্নাহ থেকে দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার আল্লাহ পাক আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা এদিকে মোটামুটি মনে হয়েছে যে কিছুটা আওয়াজ শোনা গেছে, কিন্তু পিছনের দিকের আমার ভাইদের আওয়াজটা একটু কম শোনা গেছে। কি পিছনের দিকের ভাইয়েরা কি আজকে অসন্তুষ্ট নাকি, কি ক্ষুধা বেশি লাগছে নাকি? তাহলে আলহামদুলিল্লাহর আওয়াজ তো এত কম হওয়ার কথা না। আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে বোঝা যাবে যে আমাদের ইমানি স্পৃহা, ইমানি শক্তি, ইমানি পাওয়ার এখনো আছে কি নাই। আলহামদুলিল্লাহ যত নরম হয়ে যাবে ইমানের পাওয়ারও তত নরম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ যত স্ট্রং থাকবে ইমানের পাওয়ারও তত স্ট্রং থাকবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বোঝা গেছে দক্ষিণ বল্লভপুরের যুবক কিশোরের ইমান এখনো টকবগে, সেই আবদুল্লাহ বিন জুবাইরের মতো, ইবনে আব্বাসের মতো, ইবনে মাসুদের মতো ইমান এখনো আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অনেক আগে, আজ থেকে 4-5 বছর আগে এখানে কিন্তু আলোচনা করেছি, আপনাদের এখানে আরেকটা মাহফিলে আলোচনা করেছিলাম। ওই মাহফিলে ছিলেন এমন কোনো ভাই আছেন? আমার ওই মাহফিলে আগের মাহফিলে ছিলেন, এখানে মসজিদের সামনে মাহফিল ছিল, আলহামদুলিল্লাহ অনেকেই আছেন। আচ্ছা, আমার আলোচনা তো মোটামুটি অনেক শুনছেন, আমাদের অনলাইনে শুনছেন, সরাসরিও আমাদের এই এলাকায় অনেক জায়গায় শুনছেন। তো আমি কিন্তু ওয়াজ মাহফিল, গতানুগতিক যেটা আমাদের দেশে ওয়াজ মাহফিল, ওই ধরনের আলোচনা আমরা করি না। আমরা চেষ্টা করি একটা ক্লাস নেওয়ার জন্য। তো আগের ক্লাসের পড়া আদায় করার পরেই তো নতুন পড়া শুরু হয় নাকি? আগের ক্লাসের পড়া হয়েছে কি না আগে তো ওইটা দেখতে হবে, যে আগের ক্লাসের পড়াগুলো মনে আছে কি না, কতটুকু পড়া হয়েছে, পরবর্তী পড়ায় আগানো যাবে কি না, নাকি আগের পড়ায় থাকতে হবে, প্রাইমারি স্টেজে আছি নাকি সেকেন্ডারি স্টেজে আছি, নাকি কলেজ লেভেলে আছি, নাকি ইউনিভার্সিটি লেভেলে আছি, এটা বুঝতে হবে। তো কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, কাল্লিমিন নাসা আলা কাদরি উকুলিহিম, মানুষের সামনে কথা বলবা তাদের আকল অনুযায়ী, তাদের কথা, তাদের বুঝ অনুযায়ী, তাদের মেধা অনুযায়ী, তাদের জ্ঞান অনুযায়ী। এখানে আমাদেরকে যেভাবে কথা বলতে হবে, আমার ইউনিভার্সিটির স্টুডেন্টের সামনে ওইভাবে ক্লাস করাইলে হবে না। আবার ইউনিভার্সিটির স্টুডেন্টকে যেভাবে ক্লাস করাবো, আপনাদেরকে যদি সেভাবে ক্লাস করাই, তাহলে কিন্তু আমার কথা আপনারা বুঝবেন না, আপনাদের কথা আমি বুঝবো না। তাহলে যেই যে লেভেল অনুযায়ী, প্রাইমারি লেভেল হলে প্রাইমারি লেভেলের ক্লাস, হাই স্কুল লেভেল হলে হাই স্কুল লেভেলের ক্লাস, কলেজ লেভেল হলে কলেজ লেভেলের ক্লাস, ইউনিভার্সিটি লেভেল হলে ইউনিভার্সিটি লেভেলের ক্লাস। এই জন্য আপনাদেরকে আগে একটু আগের ক্লাসের পড়াগুলো একটু পরীক্ষা করে নিব, তারপরে আমরা নতুন ক্লাসের পড়া শুরু করবো ইনশাআল্লাহ। কি রাজি আছেন? আগের ক্লাসের পড়া হয়েছে। আচ্ছা, চম্পকনগরের মাহফিলে কারা কারা ছিলেন দেখি? আলহামদুলিল্লাহ অনেক ভাই আছেন, তাহলে আপনাদের থেকে ওই ক্লাসের পড়া নিতে হবে। আচ্ছা, উত্তরমন্দিয়ার ক্লাসে কে কে ছিলেন? এবার কিন্তু হাত কমে যাবে, কারণ ক্লাসের পড়া যেহেতু দিতে হবে, হাত না তুললেই ভালো। জি আলহামদুলিল্লাহ, আমাদের দারগা বাজার রাস্তার মাথার ক্লাসে কে কে ছিলেন? আলহামদুলিল্লাহ এই ক্লাসেরই সবচেয়ে বেশি। আচ্ছা, তাহলে আমরা পড়া শুরু করি। এখানে যে মাহফিল করেছিলাম অনেক আগে, এখানে আমাদের আলোচ্য বিষয় কি ছিল বলেন তো দেখি? এই মাহফিলে যারা ছিলেন ওই মাহফিলে কি বিষয়ে আলোচনা করেছিলাম, কারো মনে আছে? কে ভুলে গেছেন? তাহলে বোঝা গেল আজকের স্টুডেন্ট অত মেধাবী নাই। গতকাল যেখানে মাহফিল করছি ঢাকা শরীটোলা, শরীটোলা চিনেন তো? শরীটোলা হলো গুলিস্তানের আর একটু দক্ষিণ পাশে সদরঘাটের আগে, মাঝখানে একটা জায়গা আছে শরীটোলা। তো শরীটোলা স্পাইসি সবচেয়ে মেধাবী স্টুডেন্ট আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনা আগেই সব শুনে মুখস্থ করে ফেলছে, দেখি যে আমি যা জিজ্ঞাসা করি বলার আগেই পারে, আমার থেকে আরো অ্যাডভান্স, সব মুখস্থ হয়ে গেছে। তাহলে স্টুডেন্ট খুব মেধাবী, এই জন্য আলোচনা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। স্টুডেন্ট দুর্বল হইলে তো ক্লাসও দুর্বল, তাহলে দেখা যায় আমি এখানে কি ক্লাস করে গেছি সেটার সাবজেক্টে মনে নেই। ওই ক্লাসটা ছিল একটা হাদিসের উপরে আলোচনা করছিলাম, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহ পাক কিয়ামতের দিন সাত শ্রেণীর লোকের জন্য কিয়ামতের ময়দানে ছায়ার ব্যবস্থা করবেন। এই সাত শ্রেণীর লোক সম্পর্কে আমরা ওই ক্লাসে আলোচনা করছিলাম। আচ্ছা, ওই ক্লাস তো অনেক দেরি হয়ে গেছে, হয়তো ভুল হয়ে ভুলে যাইতেও পারেন। এবার যেগুলা কাছাকাছি সময় ক্লাস হয়েছে এবার এগুলার পড়া জিজ্ঞাসা করি। আমাদের চম্পকনগরের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করছি এগুলা কি মনে আছে? কি বিষয়ের উপরে আমাদের আলোচনা হয়েছে? জি, মাশা আল্লাহ, এই তো ভালো স্টুডেন্ট পাওয়া গেছে, মেধাবী স্টুডেন্ট। হ্যাঁ, যে মানে যার যেই জাতির যেই কাওমের যাদের কালচার কৃষ্টি কালচার অনুসরণ করব, হাসর হবে, নসর হবে, কেয়ামত হবে, তাদের সাথে যদি আবু বকর ওমর ওসমানের কৃষ্টি কালচার ফলো করে হাসর হবে তাদের সাথে, আর যদি আবু জেহেল আবু লাহাবের কৃষ্টি কালচার ফলো করি তাহলে হাসর হবে তাদের সাথে। আলহামদুলিল্লাহ, তাহলে মনে আছে বুঝা যায়। উত্তরমন্দিয়ার ক্লাসে আমরা যে বিষয়ে আলোচনা করছি সেটা মনে আছে? যে সেটা ছিল শেরেক, শেরেক সম্পর্কে, তাওহীদ এবং শেরেক সম্পর্কিত বিষয়। আচ্ছা, দ্বারকা বাজার রাস্তার মাথায় যে ক্লাস করলাম আমরা বৃহস্পতিবারে, এটা তো একেবারে লেটেস্ট ক্লাস, তা এইটার কথা মনে আছে কিনা দেখি। যে এক সালেহীন সন্তান কিভাবে আমরা গঠন করব, আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হলো যে মুসলিম বিশ্বের বর্তমান দুনিয়ার মুসলমানদের অধঃপতনের নির্যাতনের এই করুণ অসহায় অবস্থায় পড়ার কারণ কি এবং এর থেকে উত্তরণের উপায় কি, আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা এটার উপরে আলোচনা করব। আগে টপিকসটা মনে রাখবেন, যে আমাদের টপিকস হলো এটা যে সারা দুনিয়ার মুসলমানেরা আজকে নির্যাতিত কেন, এবং এই নির্যাতন থেকে এই দুরবস্থা থেকে আমরা উত্তরণ করতে হলে আমাদের উপায়টা কি, কিভাবে আমরা উত্তরণ করতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই বিষয়ের উপরে আমরা আলোচনা করতে গেলে প্রথমে কিছু বিষয় আমাদের জানা দরকার। আমাদের বর্তমান দুনিয়াতে মুসলমানের সংখ্যা কত, আগে এটা বলেন, বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত? জি, আপনাদের আগে জেনারেল নলেজের পরীক্ষা করে দেখি সাধারণ জ্ঞানের জ্ঞান আছে কিনা, আস্তে আস্তে ম্যাথমেটিক্সে যাব, আস্তে আস্তে ফিজিক্সে, এক এক সাবজেক্টে, আগে জেনারেল নলেজ সাধারণ জ্ঞান, যে বর্তমান দুনিয়ায় মুসলমানের সংখ্যা কত পৃথিবীতে। আচ্ছা, প্রথম বলেন সারা দুনিয়াতে মানুষের সংখ্যা কত? আচ্ছা, 700 কোটি, তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? জি, 180 কোটি, ভাইয়েরা বলতেছেন 180 কোটি, যদিও সংখ্যাটা কিছু গরমিল আছে, তা আপনাদের মতটাই ধরে নিলাম। যদি 180 কোটি হয় 700 কোটির মধ্যে, তাহলে কত পার্সেন্ট পৃথিবীতে মুসলমান? এবার অঙ্কে চলে যান, দেখে ম্যাথমেটিক্সের জ্ঞান অঙ্কের জ্ঞান কেমন আছে, তাহলে কত পার্সেন্ট হয়? জি, 18%? না, 18% হয় না। আপনার যদি 200 কোটি ধরেন, 200 কোটি যদি ধরেন সরাসরি বাঙ্গাসুরা বাদ দেন, তাহলে কত পার্সেন্ট? আপনার প্রায় 25%, 4 ভাগের 1 ভাগ থেকে বেশি পৃথিবীতে মুসলমান, কোটি কোটি মুসলমান। আচ্ছা, এত মুসলমান থাকার পরেও পৃথিবীতে নির্যাতিত নিষ্পেষিত মার খাচ্ছে কারা, পৃথিবীতে ফিলিস্তিনে মার খাচ্ছে কারা? মিয়ানমারে আমাদের চোখের সামনে নির্যাতিত মজলুম কারা? তারা হলেন মুসলমান। আচ্ছা, কাশ্মীরে নির্যাতিত কারা? তারপরে আপনার ফিলিপাইনে নির্যাতিত কারা? চীনে নির্যাতিত কারা? পৃথিবীর যেখানে যেই দেশে যেখানে জিজ্ঞাসা করব, ভাই মার খাচ্ছে কারা, মার খাওয়া জাতি কোন লোক, উত্তর আসবে কারা? মুসলমান। আচ্ছা, এবার আসেন মার দেওয়া জাতি কারা, মারে কারা, মার দে কারা, মার দে ফিলিস্তিনে কারা মারে? ফিলিস্তিনে ইহুদিরা মারে। আচ্ছা, এখানে মিয়ানমারে কারা মারে? বৌদ্ধরা মারে। তারপরে আপনার কাশ্মীরে কারা মারে? এটা কইতে একটু ভয় লাগে নাকি? অনেকে বলতে চায় না কারা মারে, সবাই তো জানি, বলার দরকার কি? এখানেও মার খাচ্ছি একটা জাতির পক্ষ থেকে। আবার দেখেন ইরাকে, তারপর আফগানিস্তানে, সেখানে কাদের হাতে মার খাচ্ছি? খ্রিস্টানদের হাতে। তাহলে পৃথিবীতে ইহুদিও মারে, খ্রিস্টানও মারে, বৌদ্ধও মারে, হিন্দুও মারে, সবাই ধরে ধরে মারে। মারে কাদেরকে? মুসলমানদেরকে। অথচ মুসলমান ইসলাম পৃথিবীতে মার খাওয়ার জাতি না, এরা হলো পৃথিবীর শাসন কর্তৃত্ব নেতৃত্ব দেওয়ার জাতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 108 নম্বর আয়াত, 109 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাম ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, হাযা বায়ানুল লিন্নাস, তোমাদের কাছে যে কিতাবটা, যে ভাইয়েরা একটু সামনের দিকে চলে আসেন, অনেক ভাই বসতে পারতেছেন না পিছনের দিকে, একটু ফাঁকা জায়গাগুলো বন্ধ করে সামনের দিকে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাক বলতেছেন, হাযা বায়ানুল লিন্নাস, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে যেই কিতাবটা দিলাম, তোমাদেরকে যে কালামুল্লাহটা দিলাম, এই কালামুল্লাহটা হলো বায়ানুল লিন্নাস, দুনিয়ার সমস্ত মানুষের জন্য বায়ান। দুনিয়ার সকল মানুষের জন্য কি? বয়ান। বয়ান বলি না আমরা, যে আজকে বয়ান করবেন অমুকে, আল্লাহ বলতেছেন আমি আল্লাহর বয়ান। বয়ান হলো দুনিয়ার মানুষের জন্য। কোনটা আল্লাহর বয়ান? আল্লাহর বয়ান কোনটা? আল্লাহর বয়ানের নাম হলো কোরআন। কোরআনে কারিমের সংজ্ঞার মধ্যে প্রথমেই বলা আছে, আল কোরআনু হুয়া কালামুল্লাহ। মুতাজিলাদের সাথে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ একটি মতবিরোধ আছে। আমরা বলি কোরআন হলো কালামুল্লাহ, মুতাজিলারা বলে কোরআন কালামুল্লাহ না, কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহর কথা। এজন্য দুনিয়ার সকল জিনিস ধ্বংস হয়ে যাবে, সব মাখলুক ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস হবেন না। আল্লাহ ধ্বংস হবেন? আল্লাহ যেহেতু ধ্বংস হবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কালামও কোনোদিন ধ্বংস হবে না। কারণ মানুষ যেমন তার কথাও তেমন, মানুষের কথাটা মানুষেরই অংশ। রাষ্ট্রপতি যেমন রাষ্ট্রপতির কথাটাও তেমন। আরবি ভাষায় প্রবাদ বাক্য আছে, কালামুল মুলুকে মুলুকুল কালাম, রাষ্ট্রপ্রধানের কথাটাই রাষ্ট্রপ্রধানের মতোই। প্রধানমন্ত্রী যেমন প্রধানমন্ত্রী, তার কথাটাও প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী যেমন, তার কথাটাও স্বরাষ্ট্রমন্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন যেমন, আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাও তেমন। এজন্য আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু কুল্ল মানে সব, কুল্লুর ভিতরে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত। আল্লাহ পাক বলেন সমস্ত মাখলুকাত মান আলাইহা, জমিনের উপরে আসমানের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত মাখলুকাত আছে সব মাখলুকাত হলো ফান। সব মাখলুকাত কি? একজন বলে হুজুর কোরআনের মধ্যে ফান খাওয়ার দলিলও আছে, কোরআনের মধ্যে ফান খাওয়ার দলিল আছে। তা আমি বললাম কই পাইছেন কোরআনের মধ্যে ফান খাওয়ার দলিল? বা আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বলছেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সকল মানুষ হলো ফান, মানে দুনিয়ার সকল মানুষের খাবার হলো ফান। কোরআনের মধ্যে পাওয়া গেছে, আল্লাহ পাক ফানের দলিলও কোরআনে দিয়ে দিয়েছেন। কোরআনে কিন্তু সবকিছুর দলিল আছে কোরআনে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত ধ্বংস হয়ে যাবে। ফান মানে ফানা হয়ে যাবে, ফান মানে ফানা, ফানা মানে ধ্বংস হয়ে যাওয়া, সব ধ্বংস হবে। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা জেনে রাখো শুধু আমি আল্লাহ, যুল জালালি ওয়াল ইকরাম, শুধু অবশিষ্ট থাকবো আমি, আল্লাহর কোনো ধ্বংস নাই। এই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজহু রাব্বিকার মধ্যে আল্লাহর কালাম আল্লাহর কোরআন অন্তর্ভুক্ত। দুনিয়ার সব ধ্বংস হবে, আল্লাহ যেমন বাঁকা থাকবেন অবিনশ্বর থাকবেন, আল্লাহর কোরআন আল্লাহর কালামও কিন্তু ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কোরআন মাখলুক না গায়রে মাখলুক? আমার কথা বুঝেন নাই, মাখলুক বুঝছেন তো? মাখলুক, মাখলুক মানে আল্লাহর সৃষ্টি জগৎ, মাখলুকাত বলি না আমরা। তাহলে কোরআন কি মাখলুক নাকি গায়রে মাখলুক? কোরআন কিন্তু মাখলুক না, জমিনে আল্লাহর জমিনে যত জিনিস আছে সব জিনিস মাখলুক। আমরা মানুষেরা মাখলুক, গরু ছাগল মাখলুক, যত চতুষ্পদ প্রাণী আছে সব মাখলুক, গাছপালা আছে সব মাখলুক, যত কিছু আমরা দেখি সব কিছু মাখলুক আর মাখলুক। কিন্তু একটা জিনিস আমাদের হাতে আছে, ওই জিনিসটা হলো গায়রে মাখলুক, ওই জিনিসটার নাম হলো কোরআন। ওই জিনিসটার নাম কি? কোরআন। আল্লাহ পাক বলতেছেন হাযা বায়ানুল লিন্নাস, এই কোরআনটা হলো দুনিয়ার মানুষের জন্য বায়ান। তাহলে বয়ান করতে হবে কোথা থেকে? বয়ান হবে কোথা থেকে? কোরআনের থেকে বড় বয়ান জমিনে আর নাই। আমরা অনেকে বয়ান করি, কোরআন থেকে বয়ান করি না, সারাদিন ওয়াজ করি দুই তিন ঘন্টা পাঁচ ঘন্টা, কোরআনের আয়াতও নাই হাদিসও নাই, কিচ্ছা কাহিনী গল্প গুজব। অথচ কোরআনকে আল্লাহ বলছেন এটা বয়ান, এটা যদি সারা জীবনও বয়ান করি তো কোরআনের বয়ান শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক বলছেন হাযা বায়ানুল লিন্নাস, কার জন্য বয়ানটা? লিন্নাস, সমস্ত মানুষের জন্য। তাহলে কোরআন শুধু আলেম ওলামার জন্য না, কোরআন লিন্নাস, সমস্ত মানুষের জন্য কোরআন। সুবহানাল্লাহ। কোরআন সকল মানুষের জন্য, মানব জাতির জন্য কোরআন। ওয়া হুদান ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন, আল্লাহ পাক বলেন কোরআন হলো হেদায়েতের কিতাব, কোরআন হলো মুত্তাকিনদের জন্য ওয়াজের কিতাব, কোরআন হলো মাউইজা, মাউইজা মানে ওয়াজ। তাহলে ওয়াজ মাহফিল করতে হবে কোথা থেকে? কোরআন থেকে ওয়াজ মাহফিল। আল্লাহ বলছে মাউইজাতুল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য ওয়াজেরও কিতাব। তাহলে ওয়াজ করার জন্য, বয়ান করার জন্য কোরআনের বাইরে আর কিতাবের দরকার নাই। অথচ আমার ভাইয়েরা দেখুন, আল্লাহর মসজিদ গুলাতে আজকে সবচেয়ে অবহেলিত আল্লাহর কোরআন। মসজিদ গুলাতে কোরআনে কারিম ময়লা আবর্জনা ধুলা বালি লেগে মসজিদের মধ্যে অবহেলিত অবস্থায় পড়ে আছে। আমাদের কাছে ফতোয়ার জন্য আসে, কোরআনে কারিম তো নষ্ট হয়ে গেছে, এগুলাকে কি করা যায়? কোরআনে কারিম পড়ে না মানুষ, অনেকগুলা কোরআন জমা হয়ে আছে, এগুলাকে কি করা যায়? অনেকে কোরআনে কারিমকে ঘরের মধ্যে সুন্দর করে বেঁধে উপরে তুলে রাখছেন, যেহেতু নিচে নামাইলে মাঝে মধ্যে হাতের থেকে পড়ে যেতে পারে, হাতের থেকে পড়লে কিন্তু সোয়া কেজি চাল, সোয়া কেজি ডাল, আরো অনেক জিনিস দেওয়া লাগতে পারে। তো তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে সুন্দর করে উপরে তুলে রাখলে আর হাতের থেকে পড়ারও সম্ভাবনা নাই, চাল ডাল দেওয়ারও সম্ভাবনা নাই। এই অবস্থা আছে না? কোরআন নাকি হাতের থেকে পড়ে গেলে এত কেজি চাল দিতে হয়, এত কেজি ডাল দিতে হয়, এরকম কথা শুনছেন কি শুনেন নাই? আমাদের দেশে এটা প্রচলিত জিনিস। কোরআনে কারিম হাতের থেকে তো আপনি যদি পড়ালেখা করেন এটা পড়বেই, পড়াটাই স্বাভাবিক। আপনি যদি না পড়েন তাহলে পড়ার সম্ভাবনা নাই, কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই, পড়ারও সম্ভাবনা নাই। আর যদি আপনি রাত দিন কোরআনে কারিম তেলাওয়াত করেন, কোরআন পড়েন, কোরআন চর্চা করেন, তো এটা তো হাতের থেকে যে কোনো সময় পড়তে পারে, তা আপনি চাল ডাল লাগবে কেন? চাল ডাল লাগে ভয় লাগাই দিচ্ছে যে খবরদার কোরআন ধরবি না কিন্তু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করছেন কাদের জন্য? জীবিত মানুষের জন্য না মরা মানুষের জন্য? আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে স্পষ্ট করে বলছেন, লিউনজিরা মান কানা হাইয়া। এই কোরআনে কারিম নাজিল করা হয়েছে জীবিত মানুষদেরকে ভীতি প্রদর্শন করার জন্য, জীবিত মানুষকে রাস্তা দেখানোর জন্য। অথচ আজকে কোরআন জিন্দা মানুষের জন্য না, কোরআন হলো মরা মানুষের জন্য। জিন্দা মানুষ কোরআনের ধারে কাছে নাই, মরা মানুষের সাথে কোরআনের গভীর সম্পর্ক। দেখা গেছে চৌধুরী সাহেব, বুইয়া সাহেব, পাটোয়ারি সাহেব, অনেক বড় বড় মানুষ জীবনে কোনোদিন কোরআন তালাওয়াত একদিনও করে নাই, কোরআনে কারিমের সাথে জীবনের কোনো সম্পর্কই ছিল না। মারা যাওয়ার সাথে সাথে আমরা যাই কোরআন খতম শুরু করে দিছি। ওই মাইয়েতের লাশকে সামনে রেখে কোরআনের জোয়ার বইতেছে, কোরআনের জোয়ারটা কার জন্য? মরা মানুষটার জন্য, লাশটার জন্য। অথচ যত কোরআনের জোয়ার বয়ে দি, ওই মরা মানুষ কোরআনের কিছু শুনবে কিনা? শুনবে কোরআনের কিছু? অথচ জিন্দা মানুষ যারা আজকে মাহফিলে আসছেন, আপনাদের সামনে একটা আয়াত শুনাই দিলে আপনাদের উপকারে আসবে, কিন্তু ওই মরা মানুষ, ওই লাশটাকে যদি আমি পুরা কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে করে, তাফসীর করে করে শুনাই দিই, ওই মানুষটার কোনো উপকার হবে কিনা? উপকার হবে না। কবরস্থানে গিয়ে কোরআনে কারিমের তেলাওয়াতের জোয়ার বয়ে যায়, মরা মানুষের সামনে কোরআন আর কোরআন, কিন্তু জিন্দা মানুষের জন্য কোরআন নাই। জিন্দা মানুষ কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, কারণ জিন্দা মানুষ কোরআনের সাথে সম্পর্ক রাখলে তার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। এই জন্য জিন্দা মানুষ আর কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারে না। দুনিয়ার যত কিতাব আছে, যত বই আছে, এগুলো পড়ালেখা করলে শয়তান কোনো হামলা চালায় না, কিন্তু দুনিয়ার জমিনে একটা কিতাব আছে, একটা বই আছে শুধুমাত্র, এই কিতাবটা তেলাওয়াত করার আগে আল্লাহ পাক বলে দিয়েছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। আল্লাহ পাক বলেন, বান্দা যখন এই কোরআন নিয়ে বসবি, কোরআন নিয়ে পড়াশোনা শুরু করবি, কোরআন পড়ার আগে তুই পড়ে নিবি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হাদিস পড়ার আগে আউযু বিল্লাহ পড়া লাগবে না, দুনিয়ার কোনো বই পড়ার আগে আউযু বিল্লাহ পড়া লাগবে না, বক্তৃতা দেওয়ার শুরুতে আউযু বিল্লাহ লাগবে না। আমাদের দেশে অনেকে বক্তৃতা দেওয়া শুরু করলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির, বক্তৃতার শুরুতে আউযু বিল্লাহ দরকার নাই, হাদিস পড়ার আগেও আউযু বিল্লাহ দরকার নাই, দুনিয়ার কোনো বই পত্র পড়ার আগে আউযু বিল্লাহ লাগে না। একটা মাত্র কিতাব পড়তে গেলে আউযু বিল্লাহ লাগে, সেই কিতাবটা কোনটা? কোরআন। কারণ হলো কোরআন পড়তে গেলে, কোরআন শুনতে গেলে, কোরআন বুঝতে গেলে, কোরআন আমল করতে গেলে, কোরআনের আমল বাস্তবায়ন করতে গেলে শয়তানের হামলা হয়, শয়তান এটা সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহ পাক শুরুতেই বলছেন, কোরআন পড়ার আগে তুমি বলে নিবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ আমি আগে শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চেয়ে নিচ্ছি। তাহলে বোঝা যায় কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন জানা, কোরআন মানা এটা সহজ জিনিস না, এটা অনেক কঠিন জিনিস। আবার অনেকে ভয় দেখায়, ভাই কোরআন শুধু আলেম ওলামারা বুঝবে, সাধারণ মানুষের দরকার নাই। আল্লাহ বলতেছেন, হাযা বায়ানুল লিন্নাস, কোরআন হলো দুনিয়ার সমস্ত মানুষের আম জনতার জন্য বয়ান। এখানে কিন্তু আল্লাহ বলেন নাই হাজা বয়ানুল লিল উলামা, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছে সমস্ত মানুষের জন্য কোরআন হলো আমি আল্লাহর বয়ান। তাহলে কোরআন কি শুধু আলেম ওলামারা পড়বে না সকল মানুষ পড়বে? সবার দরকার, লিন্নাস, আল্লাহ বলছে সব মানুষের জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, কোরআন নাজিল করা হয়েছে সমস্ত মানুষের হেদায়েতের জন্য, শুধু আলেমদের হেদায়েতের জন্য কোরআন নাজিল হয় নাই। এই আয়াতটার পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আআলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনেরা ওয়ালা তাহিনু, নিরাশ হইও না, মুমিনেরা চিন্তা করিও না, মুমিনদের মন মরা হইও না, ওয়ালা তাহজানু, কোন ধরনের পেরেশানি করিও না, ওয়া আনতুমুল আআলাউনা, জমিন তোমাদের, আল্লাহর পুরা জমিন তোমাদের, কারণ এই পুরা জমিন মুমিনদের জন্যই বানানো হয়েছে, পুরা জমিনের সব তোমাদের, তোমরাই জমিনে বিজয়ী, তোমরাই জমিন চালাইবা, জমিনের কর্তৃত্ব নেতৃত্ব সব কিছু থাকবে তোমাদের হাতে। কি ভালো খবর না? কিন্তু আল্লাহ পাক বলেন এই নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা থাকতে হইলে আমি আল্লাহর পক্ষ থেকে একটা শর্ত আছে, শর্তটা হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। শর্ত হলো একটা, শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, তাহলে পৃথিবীর কর্তৃত্ব নেতৃত্ব ততদিন মুসলমানদের হাতে ছিল, যতদিন পৃথিবীতে ইমানওয়ালা মুসলমান ছিল। আজকে পৃথিবীর কর্তৃত্ব নেতৃত্ব সব গিয়ে মার খাওয়ার এক নম্বর কারণ হলো আজকে ইমানওয়ালা নাই। আল্লাহর ঘোষণা মিথ্যা না আমাদের কর্মকাণ্ড মিথ্যা? আল্লাহ বলছেন যদি মুমিন হও তাহলে তোমরাই পৃথিবী পরিচালনা করবে, তোমরাই পৃথিবীর নেতৃত্ব দিবে। তাহলে আমরা পৃথিবীতে মার খাওয়ার এক নম্বর কারণ হলো আমরা মুমিন হইতে পারিনি। এক নম্বর কারণ খুঁজে পাওয়া গেছে, সেটা হলো বিশুদ্ধ ইমানের অভাব। বিশুদ্ধ ইমান নাই, ইমান আছে, ইমানের দাবি করি, কিন্তু ইমানটা বিশুদ্ধ না, ইমানটা ভেজালওয়ালা ইমান, ইমানটা শেরেকওয়ালা ইমান, ইমানটা নেফাকওয়ালা ইমান, ইমানটা বক্রতাওয়ালা জাইগওয়ালা ইমান, ইমানটা শাকওয়ালা সন্দেহওয়ালা ইমান, অর্থাৎ রোগাগ্রস্ত। কারোটা হলো ক্যান্সারের মতো রোগ, কারোটা হলো ডায়াবেটিসের মতো রোগ, কারো ইমানের মধ্যে প্রেসারের রোগ, কারো ইমানের মধ্যে হাঁপানির রোগ, কারো ইমানের মধ্যে ক্যান্সারের রোগ, এক একজনের ইমানের মধ্যে এক একটা রোগে আক্রান্ত করে আছে। কারো ইমান মরেই গেছে, কারো ইমান প্যারালাইজড হয়ে গেছে, কারো ইমান দুর্বল হয়ে গেছে, কারো ইমান একেবারে এত নাজুক অবস্থায় আছে জলে আর নিবে, জলে আর নিবে। এইরকম অবস্থায় থাকার কারণে সারা পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব আল্লাহ পাক মুসলমানদের হাত থেকে নিয়ে গেছেন। এইজন্য আল্লাহ পাকের শর্ত হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন। শর্ত হলো মুমিন হইতে হবে পৃথিবীতে, যদি বিজয়ী থাকতে হয় তোমাদের ডঙ্কা সারা পৃথিবীতে বাজবে যদি তোমরা মুমিন হও। আচ্ছা এবার আসেন, আমরা মুমিন আছি কি নাই এটা দেখা দরকার। আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও তোমরাই পৃথিবী পরিচালনা করবে। এখন দেখি পরিচালনা নাই, আবার মুমিনেরও অভাব নাই। আপনারাই একটু আগে বলছেন পৃথিবীতে শত কোটি 180 কোটির কথা বলছেন যে মুসলমান আছে, তো মুমিন এত থাকার পরেও আল্লাহ কেন জমিনের নেতৃত্ব মুমিনদের হাতে দেন না? এক নম্বরে যদি আমাদের ইমান থাকতো, ইমানদারেরা কি কখনো শিরকের সাথে জড়িত হইতে পারে কিনা? ইমানের সাথে শিরক হলো বিপরীতমুখী অবস্থান, যেখানে ইমান থাকে সেখানে শিরক থাকে না, যেখানে শিরক থাকে সেখানে ইমান থাকে না, একটা আরেকটার সাথে বিপরীতমুখী অবস্থান। অথচ আমাদের মুসলমান মুমিনদের সমাজে, মুমিনদের দেশে, মুমিনদের পরিবেশে আমরা দেখি অসংখ্য শেরেক আর শেরেক। তাহলে শেরেক যেখানে থাকে ইমান সেখানে আছে কিনা? আচ্ছা, ইমান আছে কি না পরীক্ষা করবেন কেমনে? পরীক্ষা করার কিছু মেশিন আছে তো? আপনার ডায়াবেটিস কতটুকু আছে এটা পরীক্ষা করার মেশিন আছে না? খালি রক্ত একটু ব্লাড একটু নিয়ে দিলে মাত্র উঠে যাবে যে আপনার ব্লাডে কতটুকু সুগার আছে কি নাই, আপনার প্রেশার কতটুকু আছে এটা মাপার মেশিন আছে কি নাই। এরকম প্রত্যেকটা রোগ মাপার মেশিন কিন্তু আছে। আপনার কোলেস্টেরল বাড়ছে কি কমছে এটা মাপার মেশিন আছে। তা আপনার ইমান আছে কি নাই এটা মাপার মেশিন কি আছে কি নাই? অনেকে মনে করছে এই মেশিন তো শুনলাম না কোনোদিন। কি ইমান মাপার মেশিন আছে কি নাই? ইমান মাপার মেশিনও আছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা ইমান মাপার মেশিন দিয়ে দিয়েছেন, এইগুলা দিয়ে যদি পরিমাপ করি বোঝা যাবে আমার ইমান আছে কি নাই, থাকলে কত ডিগ্রি আছে, কত পরিমাণ আছে, কখন উঠানামা করে, এই সব মেশিনে দিলে ধরা পড়ে যাইব। একটা একটা মেশিনে আসেন। এক নম্বর মেশিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনফালের দুই নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো শুধু তারাই, ঈমানওয়ালা তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন এদের সামনে আল্লাহর জিকির হয়, আল্লাহর দিন নিয়ে আলোচনা হয়, আল্লাহর দিনের কোনো আমল হয়, জিক্রুল্লাহর কোনো কাজ হয়, ওয়াজিলাত কুলুবুহুম, এদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যায়, এদের অন্তরগুলো কেঁপে উঠে, এদের অন্তরের ভিতরে এক ধরনের প্রকম্পন তৈরি হয়। তাহলে যখন আল্লাহর জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, কোরআনের তাফসির হয়, কোরআনের আলোচনা হয়, অন্তরের ভিতরে যদি কম্পন তৈরি হয় বুঝতে হবে ইমান কিছু আছে, যদি কম্পন তৈরি না হয় বুঝতে হবে ইমানের কিছু আর আমার অন্তরে নাই। তাহলে ইমান পরীক্ষা করার একটা যন্ত্র পাইছেন, এই যন্ত্রটা হলো জিক্রুল্লাহ যখন হবে, আল্লাহর জিকির হবে। আল্লাহর জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটার মধ্যে সীমাবদ্ধ না, মানে যতগুলো, যেমন আজান হচ্ছে আজান আল্লাহর জিকির, সলাত আল্লাহর জিকির, এভাবে কোরআন তালাওয়াত আল্লাহর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল হইতেছে এটা আল্লাহর জিকির। এরকম আল্লাহর জিকিরের ক্ষেত্রে যখন ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরগুলা ভীত সন্ত্রস্ত হবে, কেঁপে উঠবে, বুঝতে হবে আমার ভিতরে একটু ইমান আছে। যদি কোনো নড়াচড়া নাই, আগে যেমন ছিল এখনো তেমন আছে, বুঝতে হবে আমার অন্তরে ইমান আর নাই। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, উপস্থাপন করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যাইতে থাকে, ঈমান বৃদ্ধি পাইতে থাকে। সুবহানাল্লাহ, ঈমান যদি আমার বাড়ে, আজকে ওয়াজ মাহফিলের পরে কালকে যদি ঈমান বাড়ে বুঝতে হবে আমার ভিতরে ঈমান আছে। কিন্তু কালকে যদি আরো ঈমান কমে যায়, ইমানের শক্তি কমে যায়, আগে ফজরের জামাত পাওয়া যেত, কালকে থেকে আমাকে আর ফজরের জামাতে পাওয়া যায় না, তাহলে ইমান বাড়ছে না কমছে? বুঝতে হবে আমার ইমান কমে গেছে, আমার ইমান বাড়ে নাই। আল্লাহ পাক বলেন, ইমান যদি ভিতরে থাকে, ইমান মাঝে মাঝে বেড়ে যায়, মাঝে মাঝে কমে যায়, এটা অনেক উঠানামা করে, প্রেশারের মতো, প্রেশার দেখবেন যে মাঝে মাঝে উঠে যায় আবার মাঝে মাঝে নেমে যায়, ঠিক ইমানটা এমন একটা জিনিস, এটা মাঝে মাঝে উপরে উঠে যায় আবার মাঝে মাঝে নেমে যায়। যেমন এই ওয়াজ মাহফিলে আছেন, এখন কিন্তু ইমান বাড়তে আছে, এখন কিন্তু ইমানের মাত্রা আস্তে আস্তে বাড়তেছে, আবার বাড়ি যাবেন কালকে থেকে ইমানের মাত্রা আস্তে আস্তে দেখা যাবে কমে যাবে। সাহাবা ইকরাম একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সামনে থাকলে ইমান অনেক বাড়ি যায়, আবার বাড়িতে গেলে ইমান কমে যায়, মনে হয় আমাদের ভিতরে মুনাফেকি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর ওমর শুনো, এটা মুনাফেকির আলামত নয়, আমি নবীর সামনে ইমান যেরকম, বাড়িতেও যদি ইমান সেই রকমই থাকতো, লাসাফাহাত কুমুল মালাইকাতু ফিত্তরিক, রাস্তার মধ্যে ফেরেশতারা ধরে ধরে তোমাদের সাথে মুসাফা করতো। সুবহানাল্লাহ, আমি নবীর সামনে ইমান যেরকম থাকে, বাড়িতেও যদি এরকম থাকতো, তাহলে রাস্তা দিয়ে যাওয়ার সময় ফেরেশতারা বলতো, এই চৌধুরী সাহেব কই যাচ্ছেন, হাত মিলাই আপনার সাথে একটু। কিন্তু কোথাও দেখছেন ফেরেশতারা যে কারো সাথে হাত মিলাইছে? তাহলে বোঝা যায় নবীর সামনে ইমান যেরকম থাকে, বাড়িতে গেলে ওইরকম থাকবে না, এটাই স্বাভাবিক। এই তাফসীরুল কোরআন মাহফিলে ইমান যেরকম থাকবে, বাড়িতে গেলে কিন্তু এই পরিমাণ থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু যদি এই তাফসীরুল কোরআন মাহফিলে বেড়ে যায় ইমানের মাত্রা, তাহলে বুঝতে হবে ভিতরে কিছু আছে। কারণ ভিতরে যদি কিছু না থাকে তো বাড়বে আর কমবে কি? কিছু থাকলে না বাড়ে আর কমে। এখন আপনার ভিতরে কিছু নাই তো বাড়বে কিভাবে কমবে কিভাবে? আল্লাহ পাক বলেন, যদি তোমার ইমানের মাত্রা কোরআন তেলাওয়াত শুনলে বাড়তে থাকে কমতে থাকে, বুঝতে হবে তোমার ভিতরে ইমান কিছু আছে। কিন্তু বাড়েও না কমেও না, নড়াচড়ায় নাই, বুঝতে হবে তোমার ভিতরে ইমানের কিছুই নাই। তাহলে ইমানের মেশিন পাইছেন একটা? ইমানের আরেকটা গুরুত্বপূর্ণ মেশিন আছে, সেটা হলো আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া হাসিল করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, খবরদার, জীবনে কোনোদিন রেবার সাথে সম্পর্ক রাখবা না, রেবা ছেড়ে দাও। রেবা বুঝেন? মাশাআল্লাহ, স্টুডেন্ট তো খুব মেধাবী, রেবা বলার সাথে সাথে বুঝে গেছে। রেবা মানে সুদ, বাংলায় আমরা সুদ বলি, আর আরবিতে কোরআন হাদিসের ভাষায় এটাকে কি বলা হয়? রেবা। আল্লাহ পাক বলেন, ও ইমানদার, ও মুমিন, জারুমা বাকিয়া মিনার রেবা, সুদ ছেড়ে দাও, সুদ পরিহার করো, সুদের সাথে তোমার 100 গজ দূরত্ব বজায় রাখো। ট্রাকের পিছনে দি লেখা থাকে 100 গজ দূরে থাকুন, লেখা থাকে না এরকম? গাড়ির পিছনে দি লেখা আছে না 100 গজ দূরে থাকুন? আল্লাহ পাক বলতেছেন, বান্দা, ও ইমানদার, এই সুদের থেকে 100 গজ দূরে থাকো, সুদের সাথে সম্পর্ক ছিন্ন করো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও, তাহলে বোঝা যাবে যার সুদের সাথে সম্পর্ক আছে সে মুমিন না, যার সুদের সাথে সম্পর্ক নাই সে মুমিন। ইমান মাপার মেশিন পাইছেন? এখানে আল্লাহ ইমান মাপার মেশিন কিন্তু ক্লিয়ার করে দিছেন। আল্লাহ পাক বলছেন, সুদের সাথে মুমিনের কোনো সম্পর্ক থাকবে না, সুদের সাথে সম্পর্ক থাকবে মুশরিকের। যা আজকের জমানায় কিন্তু সুদ নাই বাংলাদেশে, এখন সুদ নাই পৃথিবীর কোথাও, সুদ খুঁজে পাওয়া যাবে না। এখন কি খুঁজে পাওয়া যায়? মাশাআল্লাহ, সবাই জানে দেখি, ইন্টারেস্ট পাওয়া যায়, লভ্যাংশ পাওয়া যায়, এখন কিন্তু সুদ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে সতর্ক করে গেছেন, ইয়াতুনা আলা উম্মতি ইশরাবুনাল খামরা বিগাইরি ইসমিহা ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা সময় আমার উম্মতের মধ্যে আসবে, গড়ে সবাই মদ পান করবে, কিন্তু মদের নাম মদ থাকবে না। আজকে মদখোর খুঁজে পাবেন না কোথাও, মদ খায়, মদ পান করে এরকম লোক বাংলাদেশে নাই। কি পাইবেন? হ্যাঁ, কি খায়? ডাল খায় নাকি আর কি খায়? অনেক নাম, কত নাম আছে, কয়টা আমরা বলবো? আর আমরা তো এই জগতের খবর রাখি না, কিন্তু কত রকমের নাম যে আছে, কিন্তু মদ নাই। আপনি যদি মদ খুঁজেন বাংলাদেশে, মদ খুঁজে পাবেন না। বিভিন্ন নামে আজকে এই মাদক সেবন করা হয়, কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী আজকে আমাদের দেশে রেবা খুঁজে পাওয়া যায় না, সুদ খুঁজে পাওয়া যায় না। সুদের কত আধুনিক আধুনিক মডার্ন মডার্ন নতুন নতুন নামে সুদ, নতুন নতুন পদ্ধতিতে সুদ, নতুন নতুন আঙ্গিকে আমাদের সামনে সুদের বিভিন্ন প্রকার, কিন্তু সবগুলাই হলো রেবা। রেবার সাথে সুদের সাথে যাদের সম্পর্ক আছে, এদেরকে আল্লাহ পাক বলছেন এরা পাগল। এদেরকে এক নম্বরে কি বলছেন আল্লাহ পাক? সুদখোরের কথা সম্পর্কে সামান্য একটু শুনেন, যে সুদের সাথে ইমানের গভীর সম্পর্ক। আল্লাহ পাক বলছেন যারা সুদ খায় এরা এক নম্বরে কি পাগল। আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শায়তানু মিনাল মাস। আল্লাহ পাক বলেন যারা সুদখোর তাদেরকে শয়তান স্পর্শ করে পাগল বানায় দিছে। অর্থাৎ সুদখোর সুদ খাইতে খাইতে তার মাও চিনে না, বাপও চিনে না, ভাইও চিনে না, ছেলেও চিনে না, মেয়েও চিনে না, সেই শুধু চিনে টাকা আর টাকা, সুদ আর সুদ, লাভ আর লাভ। সবার থেকে, ভাইয়ের থেকেও লাভ নে, বোনের থেকেও নে, চাচার থেকেও নে, জ্যাঠার থেকেও নে, চতুর্দিকে, মানে সে এমন পাগল, অর্থের পাগল, সে অর্থ ছাড়া, সুদ ছাড়া, টাকা ছাড়া কিছু চিনে না। মানে সুদ যারা খায় এরা পাগল হয়ে যায়। আল্লাহ পাক বলছেন এদেরকে শয়তান এমন ভাবে স্পর্শ করে এদেরকে পাগল বানায় দে। তাহলে সুদের সাথে যাদের সম্পর্ক আছে এরা এক নম্বরে কি অনেকে কয়েন বলতে চায় না, মানে পাগল স্বীকার করতে চায় না, বলে তাদেরকে দেখি সুন্দর মতে জামা কাপড়ও পরে, সব পরে, তো এরা পাগল হয় কেমনে? এরা আল্লাহ পাক বলছেন পাগল, আমি বলতেছি না পাগল, তা আল্লাহ পাগল বলছে আপনার বুঝেন না আসলেও বুঝতে হবে পাগল। কারণ এই পাগল দেখবেন যে কাউকে বিশ্বাস করে না, কাউকে চিনে না, চিনে শুধু টাকা। এটা হলো সুদের বড় বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য। এরপরে সুদখোর যারা তাদের দ্বিতীয় আরেকটা যুক্তি আছে, সুদকে হালাল বানানোর জন্য তারা বিভিন্ন প্রচেষ্টা চালায়। দেখবেন যে তাদের দৃষ্টিতে সুদ হারাম না। কেউ কেউ এসে বলে মুফতি সাহেব শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সুদ আর এখন 1400 বছর পরের সুদ দুটা এক জিনিস না। আমার কাছে অনেক ভাই আসছে কয় দুটা এক জিনিস না, কয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুদের কথা বলছেন ওই সুদ আর এখনকার যুগের সুদ এটা দুটা এক জিনিস না। আবার কেউ কেউ এসে বলে হুজুর শুনেন কয় কেউ এমনে খায় কেউ এমনে খায়, আসলে সব এক জিনিস। এটাও সুদখোরের বড় দলিল, মানে সুদকে হালাল বানানোর জন্য এটাও একটা দলিল। কয় কেউ সরাসরি খায় কেউ আবার একটু ঘুরাই খায়, কিন্তু দুটা এক জিনিস। আল্লাহ পাক বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেন দুটা এক জিনিস না। ব্যবসা করে যদি বান্দা তুমি লাভ খাও সেটা সুদ না, কিন্তু রেবার সিস্টেম, রেবার পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন জিনিস, দুটা আলাদা জিনিস। কিন্তু সুদখোর দুটাকে একই রকম মনে করে, এটা সুদখোরের বড় বৈশিষ্ট্য। সুদখোর সবসময় চিন্তায় মগ্ন থাকে তার টাকা পয়সা কেমনে বৃদ্ধি পাবে, এই বছর জমি পাঁচ কানি আছে কেমনে এক কানি কিনবে, আগামী বছর কেমনে আরো এক কানি বাড়ানো যাবে, পরের বছর দুই কানি বাড়ানো যাবে, বাড়ি তিনটা আছে কেমনে এই বছর চারটা করা যাবে, পরের বছর পাঁচটা করা যাবে, পরের বছর ছয়টা করা যাবে। সুদখোর কিন্তু এই চিন্তার মধ্যে মগ্ন থাকে, সম্পদ বাড়াইতে চায়। আল্লাহ পাক বলেন ও সুদখোর বান্দারা শোনো, তুমি চেষ্টা করো তোমার সম্পদকে বাড়ানোর জন্য, কিন্তু আমি আল্লাহ তোমার সকল সম্পদকে ধ্বংস করে দিই। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন সুদখোরের সকল সম্পদকে আমি পুরোপুরি ধ্বংস করে দিই, মিটাই দিই। মানে সুদখোরের সম্পদ দিয়ে আমি আল্লাহর থেকে কোনো উপকৃত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে সুদখোর বাড়ানোর চেষ্টা করে, কিন্তু আল্লাহ পাক সেটা ধ্বংস করে দেন। মানে সে দুনিয়াতে হয়তো কিছু টাকা পয়সা ইনকাম করে, কিন্তু আখেরাতে এই টাকা পয়সার বিনিময়ে কিছুই সে পায় না। সুদখোর আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, সুদখোর আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইল্লাম তাফালু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। বান্দা যদি সুদ ছাড়তে না পারো, যদি মনে করো সুদ ছাড়া এই যুগে চলা যাবে না, এই যুগে সুদ লাগবে, সুদ ছাড়া আমি চলতে পারবো না, তাহলে ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, বান্দা তুমি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। আল্লাহর কোন বান্দা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে আবার জান্নাতেও যাবে এই আশা করা যায় কিনা? আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবেন, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আবার আল্লাহর জান্নাতে আপনি যাবেন, এটার সম্ভাবনা আছে? তাহলে আল্লাহর জান্নাত যেহেতু নাই, আপনার ভিতরে ঈমানও নাই, এজন্য আল্লাহ পাক বলছেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সুদখোরের বড় বৈশিষ্ট্য হলো সুদখোরেরা ইহুদির দালাল। সুদখোরেরা কার দালাল? আমাদের দেশে এখন বহুল প্রচলিত একটা শব্দ যে ইহুদির দালাল। আচ্ছা, এটা কিন্তু আমি বলি নাই, আপনারা যারা ইন্টারমিডিয়েটে পড়ছেন, মার্চেন্ট অফ ভেনিস এরকম একটা পড়ছেন না? আগে সিলেবাসে ছিল না যে ভেনিসের একজন ব্যবসায়ীর সুদের কাহিনী, এক ইহুদির সুদের কাহিনী ছিল না সিলেবাসে? সেখানে সেই সুদখোর কি কি করছে সব ছিল। তাহলে আপনারা বুঝছেন সুদ খাওয়াটা কার পদ্ধতি? এটা ইহুদিদের সিস্টেম, এটা ইহুদিদের কাজ। আল্লাহর জমিনে যুগে যুগে বড় সুদখোর যারা সব ইহুদি ছিল। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন ওয়া আখযিহিমুর রিবা ওয়া কাদ নুহু আনহু। ইহুদিদেরকে বারবার নিষেধ করা হয়েছিল, ও ইহুদিরা খবরদার সুদ খাইবা না। তারপরেও ইহুদিরা সুদের ব্যবসা চালাইতো, সুদের ব্যবসা বন্ধ করতো না। তাহলে ইহুদিদের বড় পদ্ধতি, বড় সংস্কৃতি, বড় কালচার হলো সুদের কাজ কারবার। তাহলে যেই মুসলমান ওই সুদের কাজ কারবারের সাথে জড়িত, সুদ খায়, সুদ দেয়, সুদের সাথে সংশ্লিষ্ট, এই মুসলমানেরও গভীর সম্পর্ক হলো ইহুদিদের সাথে। তাহলে ইহুদির কালচার ফলো করলে হাসর হবে কার সাথে? আগের ক্লাসে তো আলোচনা হয়েছে যে যদি আপনার সম্পর্ক ইহুদির সাথে, হাসরও হবে ইহুদির সাথে, তাহলে আপনি সুদ খাচ্ছেন। এর অর্থ হলো আপনি ইহুদির কালচার ফলো করতেছেন। এই সুদখোরদের হাসর নসর হবে ইহুদিদের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো, মেরাজের রজনীতে আল্লাহ পাক আমাকে কিছু কিছু জিনিস দেখাইছেন, তন্মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা আযাব, কয়েকটা শাস্তির কথা তোমাদের সামনে বয়ান করি। একটা গুরুত্বপূর্ণ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখাইছেন, ফাআতাইনা আলা নাহরিন আহমার, আমাকে একটা নদীর পাশে নিয়ে আসা হলো, যেই নদীর পানিগুলো রক্তাক্ত, যেই নদীর পানিগুলো একেবারে লাল, টকবগে লাল, এরকম একটা নদীর পাড়ে আমাকে নিয়ে আসা হলো। আমি সেই নদীর ভিতরে দেখতে পেলাম রাজুলুন সাইহুন ইয়াসিহু, একজন সাঁতারকারী, একজন সাঁতারকারী ওই নদীর ভিতরে সাঁতার কাটতেছে, সাঁতার কেটে কেটে কিনারার দিকে আসতেছে, আরেকজন কিনারার মধ্যে উপরে বসে আছে। ওয়া ইনদাহু হাজারা, ওই লোকের হাতে বড় বড় কতগুলা পাথর, কতগুলা পাথর নিয়ে নদীর পাড়ে বসে আছে। এই লোকটা সাঁতার কাটতে কাটতে যখন কিনারার দিকে আসে, ফায়ুলকিমুহু হাজারা, ওই উপরে যে লোকটা বসে আছে, এই লোকটা জোরে জোরে তার মাথায় পাথর নিক্ষেপ করতেছে, নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া আখি জিব্রাইল মান হাওলা, এই যে সাঁতার কাটে এ কারা, উপরে বসে পাথর মারে এ কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এই যে সাঁতার কাটতেছে নদীর ভিতরে দেখতেছেন, এই মানুষগুলা হলো আপনার উম্মতের সুদখোর, আকলাতুর রেবা, এই মানুষগুলা হলো আপনার উম্মতের সুদ খায়, সুদখোরেরা, আর উপরে পাথর নিয়ে বসে আছে যাকে দেখতেছেন, এ হলো আল্লাহর ফেরেশতা, আল্লাহ পাক নিয়োজিত রাখছেন, যতবার এই লোক কিনারার দিকে আসবে ততবার তাকে পাথর নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। দেখেন সুদখোরের কত বড় শাস্তি আল্লাহ পাক ব্যবস্থা করে রেখেছেন। আপনারা কি এই শাস্তি চান নাকি? এরকম শাস্তি কেউ চান? আল্লাহ আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জাতীয় আযাব থেকে আল্লাহ হেফাজত করুন। এই রেবার মধ্যে এমন কিছু অপরাধ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরের উপরে লানত করেন, যারা সুদ দেয় তাদের উপরেও লানত করেন, যারা সুদের সাক্ষী থাকে তাদের উপরেও আল্লাহ পাক লানত করেন, যারা সুদের কাগজপত্র লিখে দেয় তাদের উপরেও আল্লাহ পাক লানত করেন। লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। নবী সরসরাম বলেন, যারা সুদ খায় এদের উপরেও আল্লাহ লানত, যারা সুদ দেয় তাদের উপরেও লানত, যারা কাগজপত্র লিখি দেয় সুদের এদের উপরেও আল্লাহ লানত, যারা সুদের কাগজে সাক্ষী থাকে, সুদের লেনদেনে সাক্ষী থাকে এদের উপরেও আল্লাহ লানত। তাহলে বোঝা যায় সুদখোর একা অপরাধী না, সুদ যিনি দেন তিনিও অপরাধী। আমরা অনেকে সুদ খাই না কিন্তু সুদ দি, এরকম মানুষ কিন্তু অনেক আছে। আমি সুদ খোর না, আমি কিন্তু সুদ খাই না। তো আপনি সুদ খান না ভালো কথা, কিন্তু আপনি সুদ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, সুদ যে খায় তার উপরে লানত, যে সুদ দেয় তার উপরে লানত। আরেকজন কয় আমি কিছু করি না, আমি গ্রামের শিক্ষিত মানুষ, সবাই আসে স্যার একটু কাগজটা লিখে দেন, সুদের আমাদের কাগজটা লিখে দেন, আমি খালি লিখে দিই। আল্লাহ রাসূল বলেন, যিনি লিখে দেন তার উপরে আল্লাহ লানত, কারণ উনি সুদের কাজে সহযোগিতা করছে। আরেকজন বলে যে, হুজুর আমি সুদ খাইও না দিও না, আমি মূর্খ মানুষ, আমি কোনো কাগজপত্র লিখি না, কিন্তু মাঝে মাঝে দুইজনে যখন সুদের লেনদেন করে আমি শুধু সাক্ষী থাকি। আল্লাহ রাসূল বলেন, তুমি সাক্ষী থাকবে তোমার উপরেও আল্লাহ লানত, নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় সুদের সাথে যত রকমের লোকের সম্পর্ক থাকে সব মানুষের উপরে আল্লাহর লানত, সবার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত বর্ষিত হইতে থাকে। তো যে সমাজে মানুষের উপরে আল্লাহ লানত বর্ষিত হইতে থাকে, ওই সমাজের মানুষ দুনিয়ার নেতৃত্ব দিবে নাকি, মার খাবে না কি হবে, মার তো খাইতেই হবে, আল্লাহর লানত বর্ষণ হইতেছে সমাজের উপরে, তা আপনারা ইহুদি নাসারা মারবে না কি করবে? আর আল্লাহর লানত আল্লাহ ইহুদি নাসারাদেরকে দিয়ে, মুশরিকদেরকে দিয়ে আমাকে আপনাকে মারাতেছেন। এই মারানোর কারণ হলো এই যে সুদের সাথে সম্পর্ক, পুরো সমাজ সুদে সয়লাব, এবং সুদে যে ঈমান চলে যায়, সুদে যে এত বড় মারাত্মক গুনাহ, এই অনুভূতিটাও মুসলমানের থেকে হারিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরা শুনো, আর রেবা সাবউনা হুবান আইসারুহা আইয়ান কেহার রাজুল উম্মাহু, সুদের ভিতরে 70 রকমের গুনাহ আছে। কত রকমের গুনাহ? 70 রকমের অপরাধ আছে। আইসারুহা আইয়ান কেহার রাজুল উম্মাহু, কোন লোক তার মাকে বিবাহ করা, এটা হলো সর্বনিম্ন অপরাধ। অর্থাৎ মাকে বিবাহ করার যেই গুনাহ, একজন সুদখোরের সর্বনিম্ন গুনাহ হলো এই গুনাহ, নাউযুবিল্লাহ। যদি সবচেয়ে নিম্নটা মানে 70 নম্বরটা এরকম হয়, এবার উপরের গুলা কত কি মারাত্মক, এরকম 70টা অপরাধ সুদের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত তোমাদেরকে 7টা গুনার ব্যাপারে আমি খুব সতর্ক করতেছি। এই অপরাধ গুলা এমন গুনা যে গুনাগুলার কারণে তোমার ইমানকে একেবারে ব্যঙ্গে চুরমার করে দে, ইমানকে পুরোপুরি ধ্বংস করে দে। এইরকম এক 7টা জিনিসের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আল ইশরাকু বিল্লাহ ওয়াসসিহর ওয়া কাতলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম ওয়া কাসবুল মুহসানাতিল গাফিলাত। এখানে যতগুলার কথা বলছেন, তন্মধ্যে 4 নম্বরে যে কথাটা বলছেন সেটা হলো আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়াটা এই 7টা ধ্বংসাত্মক গুনার, ধ্বংসাত্মক অপরাধের 4 নম্বর অপরাধ। অর্থাৎ এই অপরাধটা তো মারাত্মক, এই অপরাধের মাধ্যমে তোমার ইমান ভেঙ্গে চুরমার হয়ে যায়। তাহলে আমাদের ইমান আছে কিনা এবার পরীক্ষা করে দেখেন, ইমান আছে? অনেকে স্বীকার করতে রাজি না যে আছে মনে হয়। ইমান থাকবে কিভাবে? হয় সুদ খাই, না হয় সুদ দিই, না হয় সুদের কাগজ লিখি, না হয় সুদের সাক্ষী থাকি, 4 রকমের এক রকমে তো আছি নাকি, সবাই আছে, বাধ্য হয়ে আছি, অবাধ্য হয়ে আছে, বিভিন্ন ভাবে আছি। আবার সুদের দেখেন কত ধরন, কত রকমের সুদ, নতুন নতুন পদ্ধতির সুদ। এক সময় সুদ ছিল এক ধরনের, এখন অনেক সুদ, আপনি বোঝারও কোনো কায়দা নাই এটা সুদ। আমাদের দেশে জমি বন্ধকি চলে না, জমি বন্ধকি আছে না, জমি বন্ধকি চলে জোরে সোরে। এত টাকা দিলেন আপনাকে, একখানি জমিন দিয়ে দিলাম, যতদিন পর্যন্ত এই টাকা আমি দিব না ততদিন আপনি আমার জমিনের ফসল ভোগ করতে থাকবেন। যখন টাকা দিয়ে দিব আমি, তখন জমি আবার ফেরত দিয়ে দিবেন। এই যে আপনি জমির ফসলগুলা খাচ্ছেন, এগুলা পুরোপুরি রেবা, এগুলা পুরোপুরি সুদ। কিন্তু অনেকের এটা অনুভূতিও নেই সুদ খাচ্ছে। অনেকে একদিন একজন বলে, কো আমার জমির ফসল বিক্রি করি, হালাল টাকা দিয়ে আমি হজে যাইতেছি। তা আপনার জমিন যে হালাল, আপনি বুঝলেন কেমনে? জমিনের মধ্যেই তো ভেজাল আছে, জমিনের মধ্যেই তো আপনার সুদ লুকাইতো আছে। আপনার জমিন বন্ধক নিয়ে যেই পদ্ধতিতে খাচ্ছেন, যেই পদ্ধতিতে চাষাবাদ করতেছেন, যিনি বন্ধক দিতেছেন, যিনি বন্ধক নিতেছেন, দুইজনেই কিন্তু সুদের মধ্যে আছেন, রেবার মধ্যে আছেন। এরপরে দেখেন বিভিন্ন রকমের কিস্তিতে আপনি টাকা পয়সা নিচ্ছেন, দিচ্ছেন, দিচ্ছেন না? কত রকমের ব্যাংক আছে গ্রামে গ্রামে, মানুষদের কাছে সপ্তাহে সপ্তাহে কিস্তিতে টাকা দিচ্ছে, টাকা নিচ্ছে। আমাদের মা বোনেরা কত খুশি যে আমাদেরকে কিছু ঋণ দিতেছে, ঋণ পাইতেছি সহজ কিস্তিতে, এইভাবে দিচ্ছি, এইভাবে নিচ্ছি। আপনি সুদ নিচ্ছেন আর সুদ দিচ্ছেন, কত আরামে সুদ নিচ্ছেন আর সুদ দিচ্ছেন। এইরকম দেখেন আরো কত নতুন নতুন পদ্ধতি আছে, অজানা পদ্ধতি আছে। আপনি গভীরভাবে তাকালে বুঝতে পারবেন এর ভিতরে সুদ আছে, কিন্তু বাহ্যিকভাবে তাকালে বোঝা যাবে না এর ভিতরে সুদ আছে। বাহ্যিকভাবে মনে হবে এখানে সুদ নাই। আপনি সুদ, সুদের মাধ্যমে যেই জীবিকা নির্বাহ করতেছেন, আপনার জীবিকা হালাল হচ্ছে না, আপনি হারাম উপার্জনের উপরে জীবন নির্বাহ করতেছেন। হারাম উপার্জনের উপরে জীবিকা নির্বাহ করলে এবাদত কবুল হয় নাকি? কি বলেন, এবাদত কবুল হয়? অনেকের মতে কবুল হয় নাকি? আমার উপার্জনের ভিতরে যদি বিন্দুমাত্র হারাম থাকে, আল্লাহ পাক কোনো এবাদত কবুল করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলেন, ইন্নাল্লাহ তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, সুতরাং হালাল ভক্ষণকারীর এবাদত ছাড়া আল্লাহ কারো এবাদত কবুল করেন না। হালাল যদি না খান কোনো এবাদত আল্লাহ কবুল করবে না। আপনি যত তাহাজ্জুদ পড়েন, যত এশরাক পড়েন, যত সাস্ত পড়েন, যত এবাদত বন্দেগী করেন, আপনার উপার্জন খাবার রিজিক যদি হালাল না হয় কোনো এবাদত আল্লাহ কবুল করবেন না। এমনকি নবী রাসূলদেরকেও আল্লাহ পাক সতর্ক করছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। ও নবী রাসূল, তুমি মনে করিও না তুমি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, এজন্য তুমি হারাম খাইলেও কোনো অসুবিধা নাই। তুমি আগে হালাল খাবার নিশ্চিত করো, তারপরে আমলে সালে করো। নবীদেরকেও আল্লাহ ছাড়েন নাই, সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াত। আল্লাহ পাক রাসূলদেরকেও ছাড়েন নাই, বলছেন যে রাসূল খবরদার, নবী বানাইছি এই জন্য মনে করিও না যে যা ইচ্ছা তাই খামো। তাহলে বোঝা যায় মসজিদের ইমাম সাহেব হই কোনো অসুবিধা নাই, মুফতি সাহেব হই যত কোনো অসুবিধা নাই, যত বড় আলেম হই আমার জন্য হালাল খাবার নিশ্চিত করা ফরজ। অনেকে মসজিদের ইমাম সাহেবকে হালাল খাইতে দেয় না, মসজিদের ইমাম সাহেবকে হালাল খাইতে দেয় না। কেমনে দেয় না? আমি জিজ্ঞাসা করলাম, ভাই ইমাম সাহেব বিদায় দিলেন কেন, ইমাম সাহেবের অসুবিধা কি? কোনো কোনো মসজিদে দেখি কয়দিন পর পর ইমাম সাহেব বিদায় দেয়, মানে দু তিন মাস থাকলে, তিন চার মাস থাকলে ইমাম সাহেব এটা আর ভালো লাগে না। প্রথম যখন আসে তখন খুব ভালো হুজুর, খুব ভালো, তিন চার মাস গেলে আর ভালো লাগে না। ঘটনা কি, হুজুর ভালো লাগে না কেন? কয় হুজুর খালি প্রতি শুক্রবারে একই বয়ান করে, একই ওয়াজ করে, প্রতি শুক্রবারে একই বয়ান করে, একই ওয়াজ করে, নতুন নতুন কোনো ওয়াজ করে না, প্রতি শুক্রবারে এক বয়ান। আমি জিজ্ঞেস করলাম, ইমাম সাহেবকে, খতিব সাহেবকে সম্মানী দেন কত? বলে যে 3,000 টাকা। মানে একবারে বুক ফুলাই বলতেছে, কত টাকা? 3,000 টাকা। আচ্ছা, আমাদের দেশের সর্বনিম্ন, সর্বনিম্ন একজন শ্রমিকের মজুরি কত? কিরে, তো বাংলাদেশের খোঁজ খবরে রাখে না। একজন গার্মেন্টস এর শ্রমিক সর্বনিম্ন মজুরি কত? 8,000 টাকা। নতুন স্কেল অনুযায়ী, নতুন বিধি অনুযায়ী একজন শ্রমিকের সর্বনিম্ন মজুরি হবে 8,000 টাকা। আচ্ছা, আপনি মসজিদের একজন সম্মানিত ইমাম সাহেব, একজন সম্মানিত খতিব সাহেব, আপনি দিচ্ছেন কত? তাহলে একজন সর্বনিম্ন শ্রমিকের মজুরিও কিন্তু দিলেন না, বরং আরো তিন চার গ্রেড নিচে আনি আপনি দিতেছেন। আচ্ছা, এবার আপনি চিন্তা করেন আপনার পরিবারটা, একটা পরিবার চলতে গেলে মাসে 3,000 টাকায় হয় নাকি? 3,000 টাকা হয় বাংলাদেশে? একেবারে যেখানে বসবাস করেন 3,000 টাকায় একটা পরিবার চলতে পারে? তো ইমাম সাহেবের কি পরিবার নাই? না, ইমাম সাহেব আবার বিয়ে করবো কেন? বিয়ে শাদী তো আমরা করবো, হুজুর মানুষ আবার বিয়ে করে কেমনে? অনেকে মনে হয় এরকমই মনে করে যে হুজুরের আবার ছেলে মেয়ে থাকবো কেন, হুজুরে আবার বিয়ে করবে কেন, বাস। আচ্ছা 3,000 টাকা দেন, তো হুজুরের পরিবারটা চলবে কিভাবে? আমি জিজ্ঞেস করলাম 3,000 টাকা বেতন দিয়ে হুজুরে যে শুক্রবারে খুতবাটা দিতে পারেন, হুজুর দাঁড়াইতে পারেন, এটাই তো বিরাট নিয়ামত। হুজুরে 3,000 টাকা দিয়ে হুজুরে শুক্রবারে জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়াইতে পারছে, এটাই তো বিরাট শুকরিয়া। কি বলছে এটা তো মূল বিষয় না, হুজুর যে খুতবা দিয়ে জুমার নামাজ পড়াইতে পারছে এটা হচ্ছে বড় নিয়ামত আর কি। আচ্ছা আবার বলে যে হুজুর শুনেন, হুজুরের কিন্তু অনেক আউট ইনকাম আছে, 3,000 টাকা বেতন হইলে কি হবে, হুজুরের আরো অনেক আউট ইনকাম আছে। আচ্ছা ভালো কথা, আউট ইনকাম কি হুজুরের শুনি? বলে যে হুজুরের অনেক মিলাদ আছে, খতম আছে, তারপরে এটা আছে ওইটা আছে, অনেক হিসাব নিকাশ দেওয়া হইলো যে হুজুরের এগুলা সব আছে, ভালো কথা। আমি জিজ্ঞাসা করলাম, হুজুরকে যে জিনিসগুলা খাওয়ার জন্য আপনারা বাধ্য করলেন, এই জিনিসগুলো কি হালাল নাকি হারাম, এগুলো সুন্নত নাকি বেদাত, তা আপনি হুজুরকে বাধ্য করতেছেন বেদাতের দিকে ঠেলে দিয়ে উপার্জন করার জন্য, আপনি হুজুরকে বাধ্য করতেছেন হারাম খাওয়ার জন্য, তো হারাম খাওয়াই যদি ওই ইমাম সাহেবের পিছনে আপনি নতুন নতুন বয়ান শুনিও যদি নামাজ পড়েন, আপনার নামাজ কোনো কাজে আসবে নাকি? আপনার হুজুরের রিজিকে হালাল নাই, হুজুরের উপার্জনে হালাল নাই, তো হুজুরের নামাজ না হলে আপনার নামাজ হবে না। তা আগে নিশ্চিত করতে হবে ইমাম সাহেবের উপার্জন হালাল করতে হবে, তারপরে না আপনি তার পিছনে নামাজ পড়তে কাজ হইব। আপনি 3,000 টাকা দিয়ে বাধ্য করতেছেন আপনি তাকে অন্যান্য আউট ইনকাম, আপনি আউট ইনকাম বন্ধ করেন, বন্ধ করে আপনি সম্মানে বাড়ান। অনেকে মনে করে যে হুজুরের বেশি টাকা দেওয়া যাবে না, হুজুর মানুষ আবার বেশি টাকা দিলে এটা তো ভালো দেখা যায় না, এই জন্য হুজুর মানুষের অনেকে টাকা দিতে চায় না। আবার অনেকে মনে করে যে ইমাম সাহেব উনি তো নিম্ন লেভেলের একজন কর্মচারী, উনারে এত টাকা কেমনে দেওয়া যায়, উনি বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে উপার্জন করে খাক, বিভিন্ন জনের বাড়িতে যাই যাই খাক, ওই যে বাড়িতে খাচ্ছে ওই বাড়ি কি সুৎখোরের বাড়ি না বেনামাজির বাড়ি না হারামখোরের বাড়ি, এটাও দেখা দরকার নাই। অনেকে ইমাম সাহেব কিরকম বাধ্য করে যে আপনি সবার বাড়িতে বাড়িতে খাবেন, এখন যাদের বাড়িতে বাড়িতে খাচ্ছে তাদের অবস্থাটা কি? তাহলে ইমাম সাহেবের হালাল খাবার নিশ্চিত করা আপনাদের উপরে ফরজ, না হয় আপনাদের নামাজে হবে না। কারণ আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল স্পষ্ট করে বলছেন, ইন্নাল্লাহ তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পাক পুত পবিত্র, আল্লাহ পাক হালাল বক্ষণকারীর ইবাদত ছাড়া কারো ইবাদত আল্লাহ কবুল করেন না, নবী রাসূলদেরকে পর্যন্ত আল্লাহ ছাড়েন নাই। বলছে যে হে নবী রাসূল, কুলু মিনাত তাইয়্যিবা তুআমালু সালিহা, আগে হালাল খাবার নিশ্চিত করো তারপরে তোমার নবুয়তের দায়িত্ব। তাহলে যেখানে নবী রাসূলেরও বাদ পড়েন নাই সেখানে আপনি কেউ হালাল খাবার যদি হালাল উপার্জন না হয় তাহলে ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা। এইজন্য আল্লাহর নবী রাসূলেরা ছাগল ছড়াইতেন। এমন কোন নবী রাসূল দুনিয়াতে আসেন নাই যে নবী রাসূল ছাগল ছড়ান নাই, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি ছড়াইছেন নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু আরাহা আলা আলে মক্কা, আমিও মক্কাবাসীদের ছাগল ছড়াইতাম অল্প কয়েক মুদ্রার বিনিময়ে, অল্প কয়েক টাকার বিনিময়ে আমিও ছাগল ছড়াইছি। আচ্ছা এবার এখন প্রশ্ন হলো, নবীদেরকে আল্লাহ ছাগল ছড়াইতেন কেন? নবীদেরকে দিয়ে আল্লাহ ছাগল ছড়ানোর কাজটা করাইতেন কেন, করাইতেন বলেন তো দেখি। কিছুদিন পরে আম্বিয়া আলাইহিমুসসালাম মানুষ ছড়াইবেন, যে মানুষগুলা ছড়াইবেন এগুলা ছাগলের থেকে আরো মারাত্মক, এগুলার মধ্যে ছাগলের কিছু বৈশিষ্ট্য আছে, এই জন্য ওই মানুষগুলা ছড়ানোর আগে আল্লাহ নবুয়ত দেওয়ার আগে আল্লাহ পাক ছাগল ছড়ানোর অভ্যাস করতেন নবীদেরকে দিয়ে। আচ্ছা মানুষের মধ্যে ছাগলের কি অভ্যাস আছে দুই একটা শুনেন। ছাগলের একটা গুরুত্বপূর্ণ অভ্যাস আছে, যদি ছাগল একটা বা দুইটা, ধরেন 100টা ছাগল আছে, তার মধ্যে থেকে একটা বা দুইটা একটু যদি যেদিকে নিয়ে যাবেন, বাকি পিছনের যেগুলো আছে এগুলাকে হাজারো চেষ্টা করে আপনি অন্যদিকে নিতে পারবেন না, সবগুলা ওইদিকে দৌড় দে। মানুষের অভ্যাস হলো কোনো এক জায়গায় যদি 4-5 জন যাই একত্রিত হইতে পারে, যদি বলে যে ভাই এখানে অনেক কিছু পাইছি, বাস আর যত চেষ্টা করবেন কোনো মানুষের ধরে রাখতে পারবেন না, কয় এখানে অনেক কিছু আছে, কি আছে কেউ জানে না, সবাই কয় আছে, সবাই কয় আছে, এখানে অনেক কিছু আছে, দলে দলে যাচ্ছে, অনেক কিছু আছে। কেন আছে? ওই যে কয়েকজন গেছে প্রথমে, যাই বলছে এখানে অনেক কিছু আছে, বাস এবার দলে দলে যাচ্ছে। এটা ছাগলের অভ্যাস, মানে কোন জায়গায় নিশ্চিত না হয়ে আপনি অন্য মানুষ দৌড়াচ্ছে, আপনিও দৌড়াচ্ছেন, সবাই যাচ্ছে আপনিও যাচ্ছেন, কয়েত হাজার হাজার মানুষ যাচ্ছে, না বুঝি যাচ্ছে নাকি, আমি না পাগল, সবাই পাগল নাকি? এটা ছাগলের খাসিয়ত। এই জন্য আল্লাহ পাক আগে নবীদেরকে দিয়ে ছাগল ছড়াইছেন। এরপরে দেখবেন ছাগল যদি ছড়ানোর সময় সামনের দিকে গেলেন, ছাগল যদি দেখে সামনে পানি আছে, খাল আছে, কিছু একটা আছে, এবার ছাগলটা খুঁটি এমন ভাবে ধরব তার জীবন চলে যাব আর সামনের দিকে যাবে না। মানুষের ভিতর ওই খাসিয়ত আছে, যদি দেখে সামনে গেলে বিপদ আছে, সমস্যা আছে, এবার তাওহীদ যেদিকে যাইব যাক, আমার ইমান যেদিকে যাইব যাক, যা যেদিকে যাইব যাক, এমন ছাগল লেখটি ধরব আপনি আর তার সেদিকে নিতেও পারবেন না। এইরকম ছাগলের একটা দুইটা না অসংখ্য অভ্যাস আছে। ছাগলকে সারা রাত পড়াইবেন, সকালবেলা জিজ্ঞাসা করবেন তোমাকে যা যা পড়াইছি হয়েছে নাকি, ছাগল বলবে যে হয় নাই, যা পড়াইছেন। মানুষকে সারা রাত ওয়াজ করবেন, ফজরের জামাতে মসজিদে কয়জন পাওয়া যায় দেখবেন, সারা রাত নামাজের বয়ান করবেন, সারা রাত ফজরের সময় পরীক্ষা করবেন এখানে মসজিদে জামাতে কয়জন পাওয়া গেছে, তাহলে এটা কার অভ্যাস? এইরকম শত শত অভ্যাস আছে, ছাগলের সাথে মিল আছে। এই জন্য আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদেরকে ছাগল ছড়ানোর অভ্যাস করাইছেন, যে কিছুদিন পরে তোমাকে আরো মারাত্মক একটা জাতি ছড়াইতে হবে, এই জন্য আগে ওই অভ্যাসটা করেছেন, না হয় নবী রাসূলেরা মানুষ ছড়াইতে পারতেন না। আমরা যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে হালাল খাবার নিশ্চিত করতে বলছেন, তারপরে আমল করতে বলছেন, নবুয়তের দায়িত্ব পালন করতে বলছেন। তাহলে হালাল খাবার নিশ্চিত করতে হলে সুদ খাওয়া যাবে নাকি? কি সুদ খাওয়া যাবে? তাহলে এক নম্বরে আমরা যেটি বলছি, সারা দুনিয়াতে মার খাওয়ার এক নম্বর কারণ কি? হ্যাঁ, এত ভুলে গেছে, এতক্ষণ যা পড়াইছি এখানে আসে শেষ। এক নম্বর কারণ হলো আমাদের ইমানের সমস্যা, ইমানের ভিতরে শেরেক ঢুকে আছে। ইমান মাপার আল্লাহ পাক যে যন্ত্রগুলো দিয়েছেন, ওই যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যাবে সব জায়গায় আমাদের সমস্যা ঢুকে গেছে। ইমান মাপার আরেকটা যন্ত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আসকালুস সালাতে আলাল মুনাফিকিনা সালাতুল আশা ওয়া সালাতুল ফজর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শুনো, যদি তুমি এশার নামাজের জামাতে ফজরের নামাজের জামাতে এই দুই জামাতে যদি হাজির হইতে পারো, তুমি মনে করবা তোমার ঈমান আছে। যদি এশার জামাতে হাজির হইছো, ফজরে হাজির হইতে পারো নাই, ফজরে হাজির হইছো, এশায় হাজির হইতে পারো নাই, বুঝবা তোমার ভিতরে ঈমান নাই, তোমার ভিতরে মুনাফিকি ঢুকে গেছে। তাহলে আমরা দেখি আমাদের দেশে এশার জামাতে যা মুসল্লি হয়, ফজরের জামাতে তার দশ ভাগের এক ভাগও থাকে না। এমন এমন মসজিদ আছে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া তিন নম্বর কোনো মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব বসে বসে কয়, আমাদের যদি চাকরি না হইতো আমাদেরকেও খুঁজে পাওয়া মুশকিল হইতো, ফজরের জামাতে যদি চাকরি না হইতো তা আমাদেরকেও খুঁজে পাওয়া অনেক মুশকিল হয়ে যেত। তিন নম্বর কোনো মুসল্লি মসজিদে আসে না, তাহলে ওই সমাজের ইমানের অবস্থা দেখেন আবার, ওই সমাজের ইমানের অবস্থা কোন জায়গায় গেছে? ফজরের জামাতে মুসল্লি নাই, ফজরের জামাতে না থাকা মানে আপনার ভিতরে মুনাফিকি ঢুকে গেছে। রাত্রের ঘুমানোর সময় ছেলে মাকে বলতেছে, আম্মা রাত্রে যদি আমার টয়লেটের দরকার হয়, যদি আমার প্রস্রাব যাওয়ার দরকার হয়, প্রস্রাবখানা যেতে হয়, অথবা আমার পায়খানার বেগ হয়, আম্মারে আপনি আমারে একটু ভালো করে জাগাই দিয়েন। আচ্ছা, আপনার টয়লেটের ব্যাগ হবে, আম্মা জায়গা দিতে পারবে? আচ্ছা, আম্মা বলতেছে, ছেলে বাবারে শোন, তোর টয়লেটের যখন প্রয়োজন হবে তোর টয়লেটেই তোরে ঘুম থেকে জাগাই দিবে, আমি মায় তোরে জাগানো লাগবে না। ফজরের আজান যখন দিবে, হাইয়া আলা সলার আওয়াজ যখন কোনো মুমিনের কানে যাবে, আস সলাতু খাইরুম মিনান নাওমের আওয়াজ যখন কোনো মুমিনের কানে যাবে, তার ইমানেই তারে টানে ঘুমের থেকে তুলে ফেলবো, দুনিয়ার কোনো মানুষ তারে ঘুম থেকে তোলার দরকার নাই। যদি ভিতরে ইমান থাকে, যেই ইমাম ফজরের নামাজে ঘুম থেকে টানি তুলতে পারে না, মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে না, বাড়ি থেকে মাত্র 10 গজ 100 গজ 200 গজ দূরে মসজিদ পর্যন্ত আনতে পারে না, ওই ইমান কোনোদিন আল্লাহর কোন বান্দাকে হাজার হাজার মাইল দূরে ওই জান্নাত পর্যন্ত নিতে পারবে না। আপনার ইমান আপনারে 10 গজ 100 গজ আনতে পারে না, ওই ইমানে টানি আবার 1000 গজ লক্ষ লক্ষ মাইল দূরে জান্নাতে কিভাবে নিবে? আপনার যে ইমান ফজরের নামাজে বিছানা থেকে আপনার পিঠটাকে আলাদা করতে পারে না, বুঝতে হবে আপনার ইমানটা এত রোগাক্রান্ত, এটা পুরো প্যারালাইজড হয়ে গেছে, এটার আর উঠে দাঁড়ানোর মতো ইমানের ক্ষমতা নাই। ইমান এমন নাজুক পরিস্থিতিতে আছে যে আপনার ইমানে আপনারা শোয়াই ফেলছে, শোয়া থেকে সোজা হবেন ইমানের অবস্থা এটাও নাই। তো যে ইমান এত দুর্বল সেই ইমান নিয়ে জান্নাত পাওয়া যায় না। ওইরকম ইমান নিয়ে যদি সমাজে বসবাস করি, ওই মুসলমান মার খাওয়া ছাড়া জমিনে আর দ্বিতীয় কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই কপালটা বানাইছেন সেজদার জন্য, ইবাদতের জন্য, কিন্তু দেখা যায় আজকে বিভিন্ন মাজারে মাজারে দরবারে দরবারে আল্লাহর এই বান্দা এই কপাল দিয়ে আরেক আল্লাহর গোলামেরে সেজদা করে, এক গোলাম আরেক গোলামেরে সেজদা করে। দেখছেন নাকি আপনারা? দেখছেন হেও এক গোলাম যারে সাজদা করতেছে, হেও এক গোলাম, দুইজনে আল্লাহর গোলাম, গোলাম না, এক গোলাম আরেক গোলামের সাজদা করে। অথচ সাজদা কার জন্য? সাজদা হলো একমাত্র আল্লাহর জন্য, এই কপাল শুধু আল্লাহর জন্য, কিন্তু আল্লাহর বান্দা এই কপাল দিয়ে আরেক গোলামেরও সাজদা করে। আল্লাহ ওই বান্দাদেরকে মার খাওয়াবেন না কি করবেন? বান্দা বান্দারে সাজদা করে, এটা শেরেক না, এটা তাওহীদ, এটা পুরো শেরেক। সাজদা করার সাথে সাথে আপনার ইমান চলে যাবে। বিপদ আপদে আক্রান্ত হয়ে বলে যে আমার ছেলেটা সুস্থ হইলে অমুক মাজারে 500 টাকা দিব, মান্নাত করে ফেলছে। মান্নাত কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য। অন্য কারো জন্য যদি মান্নাত করেন আপনার ইমান শেষ, ইমান নাই। মান্নাত করবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ আমার ছেলের অসুখটা ভালো করে দাও, আমি মসজিদে তোমার মসজিদে 10,000 টাকা দিব, আল্লাহ আমি মাদ্রাসায় 10,000 টাকা দিব। আপনি ওই অলির কবরে যদি 500 টাকা দেন, ওলি কি আপনার এই টাকা দিয়ে কিছু খাবে নাকি? আপনার টাকা দিয়ে ওলি কি করব? বরং আপনার এই টাকা দিয়ে কেউ গাঁজা খাবে, কেউ বিভিন্ন হারাম জিনিস খাবে, গান বাজনা হবে, বিভিন্ন রকমের অসামাজিক কার্যক্রম হবে। সুতরাং ওই টাকা ওই মান্নাত আপনার জন্য শেরেকে পরিণত হবে। তো যে মানুষেরা শেরেক করে ওই মুসলমানকে আল্লাহ মার খাওয়াবেন, এর বাহিরে কিছু পাওয়ার নাই। দুনিয়াতেও মার খাওয়াবেন, আখেরাতের মারও আছে, দুনিয়ার মারও আছে, আখেরাতের মারও আছে। আবুল আহাবের নাম শুনছেন? আবুল আহাব, আবুল আহাবটা কে একটু পরিচয় দেন তো। নবী সাল্লামের একবার কাছের চাচা না, একটা দূরের চাচা। তার সবচেয়ে বড় পরিচয় হলো আবুল আহাব কিন্তু আল্লাহর ঘরের বাইতুল্লাহর মোতাওয়াল্লি সাহেব, আল্লাহর ঘরের বাইতুল্লাহর মোতাওয়াল্লি সাহেব, বিরাট সম্মানিত পোস্ট। আচ্ছা, এই আবুল আহাব একবার আবুল আহাবের স্ত্রী বলে দিছে, এই বছর হজের মৌসুম যখন আসবে তখন আমাদেরকে কিছু স্বর্ণ গহনা কিনে দিতে হবে। তুমি মোতাওয়াল্লি সাহেব, তুমি যদি এই হজের ইনকামে কিছু টাকা উপার্জন করতে না পারো এই সিজনে, তো তুমি কি করবা? স্ত্রী আগে থেকে ডিমান্ড দিয়ে দিছে, যেমন আমাদের স্ত্রীরা ঈদ আসার আগে বলে দেয়, আমার কিন্তু এবার ফাকির জামা লাগবো, আমার কিন্তু অমুক শাড়ি লাগবো, স্টার প্লাস এইরকম সুন্দর একটা শাড়ি দেখছি, স্টার জলছা এরকম কিছু গহনা দেখছি, এগুলো কিন্তু এবার লাগবে। আগে থেকে চাহিদা পত্র দেওয়া হয়ে গেছে। আবুল আহাবের স্ত্রীও এরকম চাহিদা পত্র দিয়ে দিছে। আবুল আহাব চিন্তা করে, আমি স্বাভাবিক ভাবে যদি চেষ্টা করি এত কিছু তো কিনে দিতে পারবো না, তো কি করতে হবে? সুতরাং এখান থেকে কিছু চুরি করা লাগবে, বাইতুল্লাহর সম্পদ থেকে, আল্লাহর ঘরের সম্পদ থেকে কিছু চুরি করার দরকার আছে। কেমনে চুরি করবে? চুরি এবার হালাল বানাইতে হবে। চুরি হালাল বানানোর জন্য তখন চিন্তা করলো কিছু কায়দা কানুন করা দরকার। কায়দা কানুনটা কিরকম? তিনি সব স্বর্ণ চাঁদি সবকিছু সামনে দাঁড়াইলেন, আল্লাহর ঘরের সামনে রাখলেন, রাখি বললেন হাজা বাইতুল্লাহ, ওয়া আনা আব্দুল্লাহ আখাস্তু বিবিসমিল্লাহ। খুব সুন্দর কথা, মানে যুক্তিটা দলিলটা দেখেন, হাজা বাইতুল্লাহ, যেই ঘরের সামনে দাঁড়াইছি, যেই ঘরের আমি মোতাবাল্লি, এটা হলো বাইতুল্লাহ, এটা হলো আল্লাহর ঘর। ওয়া আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। আর আখাস্তু বিবিসমিল্লাহ, এখান থেকে কিছু নিয়ে নিলাম আল্লাহর নামে, গরও আল্লাহর, আমিও আল্লাহর, মালও আল্লাহর, সব আল্লাহর, তো সুতরাং আল্লাহর নামে কিছু নিয়ে নিলাম, বাস অসুবিধা কি, জায়েজ, হালাল বানাই ফেলছে। এই গরও আল্লাহর, আমিও আল্লাহর, যা নিলাম বিবিসমিল্লাহ আল্লাহর নামেই নিলাম। পিছন থেকে একজন দেখতেছে আবুল আহাব শয়তানি করতেছে, পিছন থেকে সে আসি দিছে মার, মার দি কয় হাজা দরবুল্লাহ, ও আল্লাহর বান্দা, এটা আল্লাহর মার, গরও আল্লাহর, তুমিও আল্লাহর, নিছো আল্লাহর নামে, পিছন থেকে মাইরতে যে দিলাম এটাও আল্লাহর মার, এটাও আল্লাহর নামে। সিরাত ইবনে হিশামের মধ্যে এই ঘটনা উল্লেখ করা হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে আল্লাহর বান্দা, দেখেন আল্লাহর বান্দা, সে আরেক আল্লাহর গোলামকে সাজদা করে, আরেক গোলামের ইবাদত করে, অথচ আল্লাহ পাক তাকে তৈরি করছেন শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি বাদ দিয়ে বান্দা আরেক গোলামের জন্য মান্নত করে। তাহলে আমরা এক নম্বরটা শেষ করে দিই, লম্বা আলোচনা। এক নম্বরে কি আমাদের নির্যাতিত হওয়ার মূল কারণ কি, এক নম্বরটা ইমানের সমস্যা, দুই নম্বরটায় আসেন, দুই নম্বর সমস্যাটা হলো তারেকে কোরআন, দুই নম্বর সমস্যা হলো আমরা কোরআন ছেড়ে দিছি। মুসলিম উম্মার মূল শক্তি, মূল পাওয়ার হলো কোরআন। কোরআন যখন কোনো উম্মা ছেড়ে দিবে, ওই জাতির উপরে আল্লাহর আজাব ও গজব নাজিল হবে। কোরআনের সাথে কতগুলো সিফাত আছে, কোরআনের কিছু কিছু নাম আছে, কোরআনের সাথে একটা সিফাত আছে কোরআনে কারিম, কোরআনের সাথে সিফাত আছে ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ পাক বলছেন কোরআন হলো কারীম, কারীম মানে কারামতওয়ালা, সম্মানওয়ালা। যেই জাতি কোরআন নিয়ে থাকবে ওই জাতি হবে কারামতওয়ালা, ওই জাতি হবে সম্মানওয়ালা জাতি। কোরআন যখন ছেড়ে দিবে ওই জাতি হবে লাঞ্ছনা পাওয়া জাতি, গজব প্রাপ্ত জাতি। আজকে উম্মা কোরআন ছেড়ে দিছে, মুসলমানদের সাথে কোরআনের সম্পর্ক নাই। কোরআনের আরেকটা সিফাত আছে মাজিদ, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক বলেন কোরআন হলো মাজদওয়ালা কোরআন, মাজদ মানে নেতৃত্ব দেওয়া, মর্যাদাবান হওয়া। কোরআন যারা যারা পরিচালিত হবে, কোরআনের সাথে যাদের তাআল্লুক থাকবে, তারাই সারা পৃথিবীতে পরিচালনা করবে, পৃথিবীর নেতৃত্ব তাদের হাতে থাকবে। কোরআনের একটা সিফাত হলো কোরআনে হাকিম, হেকমতওয়ালা কোরআন, বিজ্ঞান প্রযুক্তিওয়ালা কোরআন। যেই জাতির কাছে কোরআন থাকবে সেই জাতি থাকবে বিজ্ঞান প্রযুক্তি, সায়েন্স টেকনোলজির ক্ষেত্রে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি। আজকে দেখেন মুসলমানেরা কোরআন ছেড়ে দিছে, অমুসলিমেরা কোরআন পালন করতেছে, আর সায়েন্স টেকনোলজি মুসলমানের হাতে না অমুসলিমের হাতে। মুসলমানদের আমল আখলাক, কোরআনের আমল আখলাক, কোরআনের রিসার্চ সব চলে গেছে তাদের কাছে। এই জন্য সায়েন্স টেকনোলজি কোরআনের হিকমা অমুসলিমেরা পাচ্ছে, আমরা কিছু পাচ্ছি না। আচ্ছা এবার বলেন কোরআনে কারিম প্রথম আল্লাহ পাক রেখেছিলেন কোথায়? প্রথমে কোথায় ছিল? লাওহে মাহফুজ, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহে মাহফুজ। কোরআনে কারিম ছিল সেই লাওহে মাহফুজে, লাওহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের পাশে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহ পাক এটাকে এত বেশি মর্যাদা দিয়েছেন, এটাকে আরশে আজিমের পাশে ঝুলন্ত অবস্থায় রেখেছেন। কিসের কারণে এত মর্যাদা? কোরআনের কারণে। কোরআনের কারণে আল্লাহ পাক লাওহে মাহফুজকে এত মর্যাদা দিয়েছেন, আল্লাহর আরশের সামনে ঝুলে রেখেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রজনীতে কোরআনে কারিমকে আল্লাহ পাক আরশে আজিম থেকে আরেক জায়গায় একটা কোফে নিয়ে আসছেন। ওই জায়গাটার নাম কি? বাইতুল ইজ্জত। লাওহে মাহফুজ থেকে একটা ফটোকপি আসছে, কোথায় আসছে? বাইতুল ইজ্জত। বাইতুল ইজ্জতটা কোথায়? প্রথম আকাশের উপরে, প্রথম আসমানের উপরে। ওই প্রথম আসমানের উপরে বাইতুল ইজ্জত নামে কোনো ঘর ছিল না। কোরআন আসার কারণে ওই ঘরটার মর্যাদা এত বেড়ে গেল, এই ঘরের নাম হয়ে গেছে বাইতুল ইজ্জত, ইজ্জতওয়ালা ঘর। সুবহানাল্লাহ, এই ইজ্জতওয়ালা ঘর হয়েছে কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন আসার কারণে ইজ্জতওয়ালা হয়ে গেছে। তাহলে যেই জাতির সাথে কোরআন থাকবে ওই জাতি হবে ইজ্জতওয়ালা জাতি। ওই কোরআনে কারিম যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? জি, কোরআন কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি হয়ে গেছেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হয়ে গেছেন খাতামুন নাবিয়্যিন, তিনি হয়ে গেছেন রাহমাতুল্লিল আলামিন। কিসের কারণে? কোরআনের কারণে, কোরআনের শ্রেষ্ঠত্বের কারণে। এই কোরআনে কারিম যেই মাসে নাজিল হয়েছে ওই মাসের নাম কি? রমাদান মাস। রমাদান মাস কোরআন নাজিলের কারণে বাকি ১১ মাসের থেকে শ্রেষ্ঠ মাস। রমজান মাস বাকি ১১ মাসের থেকে শ্রেষ্ঠ মাস। সাহারে রমাদান কত ফজিলত, কত বরকত, কিসের কারণে? কোরআনে কারিম যে রাত্রে নাজিল হয়েছে ওই রাতটার নাম কি? লাইলাতুল কদর। ওই রাতটার মর্যাদা কত বেড়ে গেছে। লাইলাতুল কদরে খাইরুম মিন আলফে শাহর। আল্লাহ পাক বলতেছেন এই রাতটার মর্যাদা এত বেশি, হাজার হাজার মাসের থেকেও মর্যাদা বেশি। সুবহানাল্লাহ, এই রাত কি কারণে এত মর্যাদা? কোরআনের কারণে এত মর্যাদা। এই কোরআন যিনি দুনিয়াতে যার মাধ্যমে নিয়ে আসা হয়েছে ওই ফেরেশতাটার নাম কি? জি, জিব্রাইল আলাইহিসসালাম। জিব্রাইল আলাইহিসসালাম এই কোরআন আনার কারণে সমস্ত ফেরেশতাদের মধ্যে সাইয়্যিদুল মালাইকা শ্রেষ্ঠ ফেরেশতার মর্যাদা পেয়ে গেছেন। সুবহানাল্লাহ, কিসের কারণে? কোরআন আনার কারণে, কোরআন বহন করার কারণে। দুইটা এলাকায় কোরআন নাজিল হয়েছে, একটা হইল মক্কা আরেকটা হইল ইয়াসরিব। এক সময় এগুলার নাম ছিল, মক্কার নাম ছিল বাক্কা, মদিনার নাম ছিল ইয়াসরিব। ওই বাক্কা নগরী কোরআন নাজিলের কারণে হয়ে গেছে মক্কা মুকাররামা। মক্কার এখন নাম কি? মক্কা মুকাররামা। আমরা বলি মক্কা শরীফ, আসলে মক্কার নাম হলো মক্কা মুকাররামা। মুকাররামা মানে সম্মানিত মক্কা। মক্কার এত সম্মান হলো কিসের কারণে? কোরআনের কারণে, কোরআন নাজিল হয়েছে। মদিনার নাম ছিল ইয়াসরিব, ওই মদিনার নাম এখন মদিনা মুনাওয়ারা। মুনাওয়ারা মানে নূরানি মদিনা, নূর, নূরের মদিনা। মুনাওয়ারা যেটা নূরের দ্বারা আলোকিত হয়ে গেছে, আলোকিত মদিনা। তাই আলোকিত মদিনা হয়েছে কেন? কোরআনের কারণে। যেই ঘরগুলাতে কোরআন নাজিল হয়েছে ওই ঘরগুলার মর্যাদা এত বেড়ে গেছে, ওই ঘরগুলার নাম হলো হুজুরাত। হুজুরাত, হুজুরাত নাম শুনছেন? কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরা আল হুজুরাত। হুজুরাত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদের ঘরগুলাকে বলা হয় হুজুরাত। এই ঘরগুলার মর্যাদা এত বাড়লো কেন? এই ঘরগুলাতে কোরআন নাজিল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি এক একদিন এক এক স্ত্রীর ঘরে থাকতেন, ওই ঘরে গুলাতে কোরআন নাজিল হইতো, ওই ঘরগুলার মর্যাদা আল্লাহর কাছে এত বেড়ে গেছে। আল্লাহ পাক কোরআনে কারিমে একটা সূরার নাম রেখে আয়াত নাজিল করে হুজুরাতের কথা উল্লেখ করে তার মর্যাদা বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কোরআনের সাথে যত জায়গা লাগছে, যত মানুষ লাগছে, যত ফেরেশতা লাগছে, সবার মর্যাদা কিন্তু অনেক অনেক বেড়ে গেছে। আল্লাহর জমিনে যেই মানুষগুলার সাথে কোরআনের তাআল্লুক হবে, কোরআনের সম্পর্ক হবে, ওই মানুষগুলাই পৃথিবীতে শ্রেষ্ঠতম হবে। যেই যুগে কোরআন ছিল, খোলাফায়ে রাশেদিনের যুগে, আবু বকরের যুগে, ওমরের যুগে, ওসমানের যুগে, আলীর যুগে, ওই যুগে মুসলমানদের বয়স সারা দুনিয়া থরথর করে কাঁপত। ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম বললে শিশুর কান্না বন্ধ হয়ে যেত, বাচ্চা কাঁদতেছে, কেউ যদি কয় খবরদার ওমর আসতেছে, বাচ্চার কান্না বন্ধ। যে ওমরের নাম শুনলে বাচ্চা পর্যন্ত কান্না বন্ধ করে দিত। তাহলে এই প্রভাব, এই ক্ষমতা কেন ছিল? কোরআনের কারণে। কোরআনের কারণে এই সম্মান, কোরআনের কারণে এই আধিপত্য, কোরআনের কারণে এই নেতৃত্ব, কোরআনের কারণে মর্যাদা। এজন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলছেন কি, ওহে জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, আর তুম খার হুয়ে তারকে কোরআন হোকর, ওই জমানার মুসলমানরা সম্মানিত ছিল কোরআনকে মজবুত করে ধরার কারণে, তোমরা আজকে লাঞ্ছিত অপমানিত হচ্ছ কোরআন ছেড়ে দেওয়ার কারণে। কোরআনের সাথে সম্পর্ক ছেড়ে দিছে মুসলমান, ফজরের নামাজের পরে মসজিদে কোরআন নাই, ঘরে ঘরে কোরআন নাই। আগে সকালবেলায় মুরব্বীরা আছেন, কোরআন তালাওয়াতের আওয়াজ শোনা যেত না, এখন শোনা যায়। কই গেছে কোরআন? কোরআন ওই টিভির বাক্সায় ঢুকে গেছে। আজকে রাত্রে ওই নাটক দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, বিভিন্ন সিরিয়াল দেখতে দেখতে রাতে তিনটা বাজে, চারটা বাজে, অনেক রাতে ঘুমায়, তো সে ফজরের উঠবে কিভাবে, কোরআন তালাওয়াত করবে কিভাবে? তাহলে দুই নম্বর কারণ কি পাইলাম আমরা? তার একে কোরআন, কোরআন ছেড়ে দেওয়া, এটা মুসলিম উম্মার অধঃপতনের অন্যতম কারণ। তিন নম্বর কারণ যেটা মুসলিম উম্মা মুশরিকদের অনুসরণ করে, মুশরিকদের ফলো করে, বিজাতীয় কালচার ফলো করে, সূরা আল বাকারার 120 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াআহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি মুশরিকদের, ইহুদিদের, খ্রিস্টানদের কালচার ফলো করো, অনুসরণ করো, তাহলে মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য তোমার প্রতি নাজিল করা হবে না। যত মার খাইবা, যত নির্যাতিত হইবা, আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব তোমার প্রতি আসবে না, কোনো সাহায্য, সহযোগিতা, বন্ধুত্ব কিছুই তোমার সাথে থাকবে না, যদি তুমি মুশরিকদের কৃষ্টি কালচার অনুসরণ করো। আজকে ইহুদিদের কালচার, খ্রিস্টানদের কালচার এত বেড়ে গেছে, মুসলমানের কালচার ভালো লাগে না। আজকে 30শে ডিসেম্বর, কালকে কি 31শে ডিসেম্বর? 31শে ডিসেম্বর কি হবে? 31st night। 31st night খ্রিস্টানদের অন্যতম একটা কালচার। এই খ্রিস্টানদের কালচার মুসলমানদের মধ্যে এমন ভাবে ঢুকছে, আমাদের কক্সবাজারের সব হোটেল মোটেল সব বুকিং হয়ে গেছে, খালি নাই। কারা বুকিং করছে? মুসলমানরা না ইহুদিরা না খ্রিস্টানেরা? অথচ খবর লই দেখেন কয়জন খ্রিস্টান কক্সবাজারে বুকিং দিছে, সব বুকিং দিছে মুসলমানের সন্তানেরা। মুসলমানের সন্তানেরা ওই 31st night পালনের জন্য পাগল হয়ে গেছে। আজকের এই মাহফিল যেই যুবকরা আয়োজন করছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, যুবকরা সবাই ব্যস্ত আছে এই বাংলার জমিনে, সারা পৃথিবীতে মুসলমান যুবক ব্যস্ত আছে, 31st night উদযাপন করবে, গান বাজনার অনুষ্ঠান করবে, কোথায় কি করবে। আল্লাহ এই যুবকদেরকে কবুল করছেন, তারা দ্বীনি মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করছেন, তাদের জন্য দোয়া করা দরকার আছে কি নাই? যে ওই দোয়াটাই করব যে দোয়াটা আল্লাহ রাসূল এক যুবককে করছেন। এক যুবক আসছে, আসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজান লি বিজ্জানা, আমি আপনার কাছে একটা জিনিসের অনুমতির জন্য আসছি, অনুমতিটা হলো আমাকে জানা করার পারমিশন দিয়ে দেন। কত বড় সাহস! কার কাছে আসছে? নবী সাল্লামের কাছে। আসি আরো কয় কি কয়, এজান লি বিজ্জানা, আমাকে জানা করার অনুমতি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুপ করে আছেন, সাহাবায়ে কেরাম চোখ লাল করে করে তাকায়, এত বড় বেয়াদব, এত বড় দুঃসাহস রাসূলের কাছে চলে আসছে। সাহাবায়ে কেরাম চোখ গরম তাকায় রয়েছে, মানে রাসূলের পারমিশন পাইলে এমন জোরে থাপ্পট মারবেন, দাঁত সব ফালাই দিবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উদনুহু করিবান, খবরদার তারে কিছু বলিও না, তারে একটু আমার কাছে নিয়ে আসো, এদিকে আসতে বলো। আল্লাহু আকবার! এটাকে বলে রহমতুল্লিল আলামিন। বললো যে, যুবকের এইদিকে নিয়ে আসো। নিয়ে আসা হইল, বললো যে, ও যুবক, তোমারে আমি জানার পারমিশন দিব, তবে দেওয়ার আগে কয়েকটা প্রশ্ন করব। তোমার মায়ের সাথে যদি কোনো মানুষ জানা করে, তুমি তখন কি করবা? বলে, আল্লাহর কসম, যেই মানুষ আমার মায়ের সাথে জানা করার জন্য আসবে, আমি ওই মানুষটাকে হত্যা করে ফেলব। আচ্ছা, তোমার বোনের সাথে কেউ জানা করুক, এটা তুমি পছন্দ করো নাকি? আল্লাহর কসম, না। তোমার ফুফুর সাথে কেউ জানা করুক এটা পছন্দ করো নাকি? আল্লাহর কসম না। তোমার খালার সাথে কেউ জানা করুক এটা পছন্দ করো নাকি? আল্লাহর কসম না। যত জনের সাথে বলছেন বলছে আল্লাহর কসম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যুবক, তুমি যে নারীর সাথে জানা করবা ওই নারী কারো বোন, কারো খালা, কারো ফুপু, কারো কিছু না কিছু হয়, তুমি পছন্দ করো না। তোমার বোনের সাথে কেউ জানা করুক, তোমার খালার সাথে কেউ করুক, তোমার ফুপুর সাথে কেউ করুক, তো তুমি কেমনে আরেকজনের খালার সাথে, ফুপুর সাথে, বোনের সাথে জানা করবা? এই যুবক অনুতপ্ত হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হাসসান ফারজাহু ওয়াগফির জামবাহু, আল্লাহ এই যুবকের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওয়াহাসসান ফারজাহু, আল্লাহ তুমি তার চরিত্রকে পুরোপুরি পবিত্র বানিয়ে দাও। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার পরে সাহাবা ইকরাম বলেন, মা লাম ইয়াকুন ইয়ালতাফিতু ইলা শাইইন, এই যুবকের জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইতেও আমরা আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই যুবকদের গুনাহ মাফের জন্য দোয়া করছেন, চরিত্র সংশোধনের জন্য দোয়া করছেন, তাদেরকে যেন আল্লাহ পাক পুত পবিত্র যৌবন দান করেন এই দোয়া করছেন। আমরাও আজকের মাহফিলের যারা, যে যুবকরা মাহফিল আয়োজন করছেন, দোয়া করি আল্লাহ এই যুবকদের সমস্ত গুনাহ মাফ করে দিক। আল্লাহ পাক এই যুবকদের চরিত্রকে জেনা মুক্ত, বেবিচার মুক্ত, পবিত্র জীবন আল্লাহ দান করুক। সকলে বলে আমিন। মুরব্বীরা কয়, দোয়া তো সব যুবকেরা নিয়ে গেছে, আমরা কি কিছু পাবো না নাকি? আপনারাও কিছু পাইবেন পরে দিন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা দুই নম্বর কারণ কি পাইছি? তারেক কোরআন। তিন নম্বর কারণ, বিজাতীয় কৃষ্টি কালচারের অনুকরণ। এই ব্যাপারে আমরা ওদিন অনেক আলোচনা করছি, বিজাতীয় কৃষ্টি কালচার, মাথা চুল কাটা বিজাতীয় পদ্ধতিতে, দাড়ি রাখা বিজাতীয় পদ্ধতিতে, পোশাক আশাক বিজাতীয় পদ্ধতিতে, হাফ প্যান্ট পরা বিজাতীয় পদ্ধতিতে, টাকনুর নিচে কাপড় পরা বিজাতীয় পদ্ধতিতে, তারপরে মা বোনেরা রাস্তা দিয়ে পোশাক আশাক পরে বের হওয়া বিজাতীয় পদ্ধতিতে, চুড়ি পরা বিজাতীয় পদ্ধতিতে, কত অসংখ্য অগণিত বিজাতীয় কৃষ্টি কালচার পদ্ধতি ফলো হচ্ছে। তো যে মুসলমান ইহুদির কালচার পছন্দ করে, খ্রিস্টানের কালচার পছন্দ করে, ওই মুসলমানকে আল্লাহ কিভাবে সাহায্য করবে? আল্লাহ কেমনে মুসলমানকে সাহায্য করবে? যে মুসলমান ইহুদি খ্রিস্টানের কালচার ভালো লাগে, নবীর কালচার, ইসলামের কালচার ভালো লাগে না। কয় নম্বর গেল? তিন নম্বর। চার নম্বর যে কারণ মুসলমানের উপরে এই অধঃপতন, এই লাঞ্ছনা গঞ্ছনা আসার, সেই কারণ হলো তারেক সুন্নাহ। মুসলমানের বড় কারামত হলো সুন্নত। মুসলমান সুন্নত ছেড়ে দিছে, মুসলমানের সাথে সুন্নতের সম্পর্ক নাই, মুসলমান সুন্নত পরিহার করে ফেলছে। সুন্নত হলো কারামত। কারামত মানে কি? সম্মাননা। সুন্নত, এক একটা সুন্নত মুসলমানের এক একটা পাওয়ার, এক একটা শক্তি। সাহাবাই কেরামের মধ্যে সবচেয়ে বড় পাওয়ার ছিল সুন্নতের এত্তেবার মধ্যে, মানে সাহাবাই কেরাম সুন্নতকে এত শক্ত করে ধরছিলেন, ওই সুন্নতের কারণে সারা পৃথিবী তাদের পায়ের নিচে ছিল। কিন্তু আজকে আমাদের সুন্নত ছেড়ে দিছে, সুন্নতের সাথে সম্পর্ক নাই। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ সুন্দর একটা কথা বলছেন। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, যখন কোন মানুষকে দেখবা আকাশে উঠতেছে, একজন মানুষকে দেখলে তুমি এখান থেকে আকাশে উঠতেছে, অথবা পানির উপরে হাঁটতেছে, পানির উপরে হেঁটে হেঁটে যাইতেছে, পালা তুসাদ্দেকো, খবরদার ওরে আল্লাহর ওলি মনে করিও না। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, এটা ইমাম শাফির কথা, যে একজন আকাশে উঠতেছে, এই উঠতেছে দেখি মনে করিও না এটা তো আল্লাহর ওলি, আরেকজন পানির উপরে হাঁটতেছে মনে করিও না এটা আল্লাহর ওলি। আমরা তো এত কিছু দেখা লাগে না, খালি কাপড়টা খুলতে পারলে ওরে আল্লাহ, বিরাট আল্লাহর ওলি, এটা যে তো ল্যাংটা হইতে পারছে, এতে বড় ওলি জমিনে মনে হয় আর দ্বিতীয়টা নাই। এটার ভিতরে যা আছে সব দেখা যায়, তাও কয় আরো আছে, পাগল হইতে পারলে জমিনে এখন আল্লাহর ওলি, বড় বড় পাগলেরা বড় বড় ওলি, কত পাগল কয় এটা আল্লাহর পাগল, এটা যে সেই পাগল না। পাগল নাকি দুই ধরনের, এক ধরনের পাগল হয়েছে এমনি পাগল, আর এক ধরনের পাগল হয়েছে আল্লাহর পাগল। তো কয় এটা আল্লাহর পাগল, পাগল হওয়া আল্লাহর ওলির দলিল হয়ে গেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আকাশে উঠতেছে, জমিনে পানির উপর দিয়ে হাঁটতেছে, এইরকম দেখলেও খবরদার মনে করিও না যে এটা আল্লাহর ওলি। তোমরা দেখবা ওই মানুষটার মধ্যে কয়টা সুন্নত আছে, যার ভিতরে যতটা সুন্নত আছে মনে করবা তার ভিতরে ততটা কারামত আছে। এক একটা সুন্নত এক একটা কারামত, যার ভিতরে সুন্নত বেশি সে তত বড় আল্লাহর ওলি। সুন্নত যত বেশি, যদি কারো মধ্যে পঞ্চাশটা সুন্নত আছে এই পঞ্চাশটা কারামতওয়ালা আল্লাহর ওলি, কারো মধ্যে ষাটটা সুন্নত আছে এটা তার থেকে আরো বড় ওলি, কারো মধ্যে সত্তরটা সুন্নত আছে এটা আরো বড় আল্লাহর ওলি, কারো মধ্যে আশিটা সুন্নত আছে এটা আরো বড় আল্লাহর ওলি। যার ভিতরে সুন্নত যত বেশি আছে, অলৌকিক ঘটনা দেখার নাম ওলি না। এজন্য সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল কত? সাহাবায়ে কেরাম কতজন বলেন তো দেখি? এক লক্ষের উপরে। সাহাবায়ে কেরামের সংখ্যা এক লক্ষের উপরে। আচ্ছা নবীদের সংখ্যা বলেন দেখি, কে নবীদের সংখ্যা জানে না এই এলাকার বল্লভপুরের ভাইয়েরা? জি, 1,24,000 মতান্তরে, এই তো জানে, 1,24,000 মতান্তরে 2,24,000। এক লাফে কিন্তু 1,00,000 চলে গেছে, মানে প্রথমে 1,24,000 মতান্তরে 2,24,000। তো মতান্তর হইলে 5 জন 10 জন 20 জন মতান্তর হইতে পারে, 1,00,000 মতান্তর হয় কেমনে? এটা কোনোদিন চিন্তা করে দেখছেন? যদি একতলাফ হয়, গণনা কম বেশি হয়, তো 10 জন 20 জন 50 জন হইতে পারে, 1,00,000 কম বেশি কেমনে হয়? 1,00,000 কম বেশি যদি এটা বলেন কোন মুসলিমের সামনে, মুশরিকদের সামনে, ইহুদির সামনে যদি বলেন যে শুনেন আমাদের নবী রাসূলের সংখ্যা 1,24,000 মতান্তরে 2,24,000, তো তারা কি বলবে? তারা হাসবে না? এটা তো হাস্যকর একটা জিনিস। ঠিক আছে, সংখ্যা বেশ কম হইতে পারে, 100, 200, 500 হইতে পারে, 1,00,000 কেমনে বেশ কম হয়? অর্থাৎ 2,24,000 নবী রাসূল এরকম কোন সহিহ হাদিস আসে নাই, এটা সঠিক কথা না। অর্থাৎ আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন অসংখ্য অগণিত নবী রাসূল পাঠাইছেন। বাস, নবী কয়জন এটা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় না। যেই কয়জনের নাম আল্লাহ পাক উল্লেখ করছেন তাদের নাম সহ ইমান আনবো, যাদের নাম বলেন নাই নামবিহীন ইমান আনবো। যতজন পাঠাক আমার দরকার কি? নবীর সংখ্যা জানলে লাভ আছে, না জানলে ক্ষতি আছে। আমাদের সমাজে অনেক ভাই দেখবেন বিনা দরকারি জিনিস বেশি জানতে চায়, দরকারি জিনিস জানতে চায় না। ও রাসুলের মা বাবা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এই প্রশ্ন করে। তো রাসুলের মা বাবা জান্নাতে গেলে আপনার লাভ কি, জাহান্নামে গেলে আপনার ক্ষতি কি? কোনো লাভ ক্ষতি আছে? আমি জান্নাতে যাবো কিনা জাহান্নামে যাবো কিনা এটা না খবর নিবেন, বলে হুজুর বলেন দেখি আমি জান্নাতে না জাহান্নামে যাবো আমার কাজগুলো একটু দেখেন তো ঠিক আছে কিনা, এই খবর কেউ নেয় না, নিজেরটার খবর নেয় না। ওই আরেকজন জান্নাতে যাবো না জাহান্নামে যাবো ওই খবর নিয়ে মহাব্যস্ততার মধ্যে আছে, বিনা দরকারি জিনিস, মানে অপরের গুলা নিয়ে মহাব্যস্ত, নিজের জিনিস নিয়ে ব্যস্ততা নাই। এজন্য নবী রাসূলের সংখ্যা জানা জরুরি বিষয় না, এজন্য আল্লাহ পাক ক্লিয়ার জানান নাই। সাহাবায়ে কেরামের সংখ্যা 1,00,000-এর উপরে। আচ্ছা, এই 1,25,000 সাহাবীর অলৌকিক ঘটনা কয়টা ঘটছে জীবনে? যদি অলৌকিক ঘটনা একটা করিও ঘটত তাহলে 1,25,000 কারামত ঘটত সাহাবিদের মধ্যে, আর 1,25,000 কারামত হাদিসে আসত। 1,25,000 কারামতে বুখারীর মতো হাদিসও লাগতো এরকম কয়েক হাজার, কিন্তু যত হাদিস আসছে সবগুলো বিশ্লেষণ করলে দেখা যায় 1,25,000 সাহাবির কারামত ঘটছে সব মিলে 8-10টা 14টা, এর বেশি অলৌকিক ঘটনা সাহাবায়ে কেরামের ঘটে নাই। এখন আমাদের মধ্যে কারামত হয়ে গেছে অলৌকিক ঘটনা, মানে ব্যতিক্রমে কিছু দেখলে বাস আল্লাহর ওলি। ইমাম শাফির রহমতুল্লাহ আলাইহি বলেন খবরদার এগুলো দেখলে আল্লাহর ওলি মনে করিও না। আল্লাহর ওলির বড় দলিল, বড় আলামত সুন্নত, সুন্নত মুসলমানের পাওয়ার সম্মান কারামত। সুন্নতের অনুসরণ যত বেশি থাকবে মুসলমানের ইমানের শক্তি পাওয়ার তত বেশি থাকবে, এবং পৃথিবীর নেতৃত্ব মুসলমান সুন্নত দিয়ে দিবে। মুসলমানের থেকে সারা দুনিয়া শিখছে আদর্শ আখলাক। মুসলমানেরা যে সময় ইউরোপে গেছে, ইউরোপের মানুষেরা বালিশ কোন জায়গায় দিত? বালিশ দিত পায়ের নিচে। মুসলমানেরা বালিশ দিত কোথায়? মাথার নিচে। তো ইউরোপের লোকেরা জিজ্ঞাসা করে, মুসলমানেরা জিজ্ঞাসা করলো ইউরোপের লোকদেরকে কি ব্যাপার, আপনারা বালিশ পায়ের নিচে দিছেন কেন, বালিশ তো দে মাথার নিচে। তো ইউরোপের লোকেরা বলতেছে তোমরা তো আসল বোকা, সারাদিন পরিশ্রম করছে আমার পা, যত মেহনত করে পা, তো বালিশটা পাকে না দিয়ে মাথাকে কেন, বালিশ তো পাকেই দিতে হবে। তখন মুসলমানেরা যায় তাদেরকে শিখাইছে শোনো, তোমার পা হইলো কর্মচারী শ্রমিক, কিন্তু হেডকোয়ার্টার অফিস কিন্তু এখানে, বস কিন্তু এখানে, এখান থেকে নির্দেশনা দে তারপরে পা কাজ করে। এখানে নির্দেশনা না দিলে পা কোনো কাজ করবে না। দেখবেন যদি ব্রেন স্ট্রোক করে, এখানে যদি গন্ডগোল হয় সব অবশ হয়ে যায় না, এখান থেকে পরিচালনা করে সব। সুতরাং বালিশ মাথারে দিবা, পাকে দিবা না। এই জিনিস ইউরোপকে শিখেছে কারা? মুসলমানেরা নবীর সুন্নত থেকে শিখেছে। আজকে মুসলমানেরা সুন্নত ছেড়ে দিয়ে ইউরোপের কালচারকে মনে করে বিশাল উন্নতির কালচার। ইউরোপের কেউ যদি একটু প্যান্টটা ছিঁড়ে গেছে এখান দিয়ে, মুসলমানেরা কোনোখান দিয়ে দেখে ফেলছে, মুসলিম যুবকেরা প্যান্ট সব কাটি এখান দিয়ে বানাই ফেলছে, প্যান্ট সব ছিঁড়ে ফেলছে। কারণ ইউরোপের একজন যুবক, সাদা চামড়াওয়ালা একজন যুবক দেখা গেছে এখান দিয়ে নাই, এখান দিয়ে ছিঁড়ে গেছে প্যান্টের, বাস হেও ছিঁড়ে ফেলছে। মানে তাদের কালচারকে আমাদের কাছে এত উন্নত মনে হচ্ছে, অথচ আমাদের থেকে তারা কালচার শিখছে। তাহলে আমাদের অধঃপতনের বড় কারণ সুন্নত ছেড়ে দেওয়া। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, আমার রাসূলের সুন্নত ছেড়ে দেওয়ার ব্যাপারে সতর্ক থাকা উচিত। আমার রাসূলের সুন্নত ছেড়ে দিলে তোমাদেরকে ফেতনা গ্রাস করবে এবং আজাবে আলিম গ্রাস করবে, আল্লাহর পক্ষ থেকে আজাব নেমে আসবে আর তোমাদেরকে ফেতনা গ্রাস করে ফেলবে। এই রাসূলের সুন্নত ছেড়ে দেওয়া এই বিপর্যয়ের বড় একটা কারণ। কয়টা পাইছেন কারণ? কে অনেকে ভুলে গেছে, চারটা। এ পর্যন্ত আমরা চারটা পাইছি, এবার পাঁচ নম্বরটায় আসেন। পাঁচ নম্বর যে কারণ আজকে মুসলিম উম্মার এই অধঃপতনের, সেটা হলো মুসলিম অনৈক্য, মুসলমানদের দলবাজি, দলবাজি অনৈক্য এমন মারাত্মক পর্যায়ে সারা দুনিয়াতে পৌঁছছে। মুসলমানেরা দলে দলে বিভক্ত, ক্ষুদ্র ক্ষুদ্র দল, এবং প্রতিদিন দল বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, ফেরকায় ফেরকায় বিভক্ত মুসলমানেরা। অথচ মুসলমানের শক্তিটা হলো জামাতের মধ্যে, ইজতেমার মধ্যে, সেই ইজতেমা মুসলমানদের নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। সমস্ত মুসলমান জামাতবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশি ধরো, কোরআন ধরো, ওয়ালা তাফাররাকু, খবরদার বিচ্ছিন্ন হইও না। এখন যে আয়াত নাজিল হয়েছে দলবাজি না করার জন্য, সেই আয়াত দিয়ে সব দল দলের দলিল দে। মানে আয়াতটা নাজিল হয়েছে কোন মুসলমান যেন ফেরকা সৃষ্টি না করে, দল তৈরি না করে, দলবাজি না করে। কিন্তু ওই আয়াত দিয়ে সবাই বলে যে দেখো আল্লাহ বলছে জামাতবদ্ধভাবে দলবদ্ধভাবে আল্লাহর রশি ধরার জন্য। এখানে দলবদ্ধভাবে আল্লাহর রশি বলতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দল তৈরি করতে বলেন নাই, ফেরকাবাজি দলবাজি করতে বলেন নাই, সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হইতে বলছেন আল্লাহ সুবহানাহু তাআলা। কিন্তু দেখা যায় আমরা দলে দলে বিভক্ত, এবং মনে করি আল্লাহর জমিনে জান্নাতে গেলে খালি আমি আর আমার হুজুর যামু আর সব মুসলমান জাহান্নামে যাবে, আর আমার দলে না আসলে বাকি আমার দলের বাইরে যা আছে সব কাফের, সব মুশরিক, সব মুনাফেক, সব ফাসেক। মুসলমান খালি জমিনে কারা? আমার দলটা, আমি যেই দলে আছি, যেই ফেরকায় আছি, যেই তরিকায় আছি, এইটাই মনে হয় পৃথিবীতে একমাত্র দল। এর বাহিরে সব গোমরা, সব ফাসেক, সব জাহান্নামি, সব ইহুদির দালাল, সব খ্রিস্টানের দালাল, সব বৌদ্ধের দালাল, সব হিন্দুর দালাল। এই দলবাজি মুসলমানের মধ্যে, এটা মুসলমানের বিপর্যয়ের বড় কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জাহেলিয়ত বলছেন। বনু মুস্তালিকের যুদ্ধে এক মুহাজির আনসারের একটা থাপ্পড় দিছে, থাপ্পড় দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে উবাই আসে বলে, এই খবরদার, তুই মদিনার আনসার, এই মুহাজিরদেরকে আমরা জায়গা দিলাম, থাকবার আশ্রয় দিলাম, সব করলাম, আর আজকে মুহাজিরেরা আসে আমাদেরকে মারবো, তোরা চুপ করে বসে থাকবি? বাস এই আনসারের ভিতরে একটা দলবাজি ঢুকছে। আনসার ডাক মারলেন, ইয়াল আল আনসার, হে আনসারেরা কই, সবাই আসো, আমার একজন মুহাজির মারছে, সবাই চলে আসো। মুহাজির কয় আমরাও কি কম নাকি, আমরা এত লোক আছি মুহাজির, তোমরা আমাদেরকে মারবে আর আমরা তাকায় থাকবো। মুহাজির ডাক দিলেন, ইয়ালাল মুহাজিরিন, হে মুহাজিরিনরা কোথায় সবাই চলে আসো। বাস মুসলমানকে দুই ভাগে ভাগ করা হয়ে যাচ্ছে, একটা আনসার গ্রুপ আর একটা মুহাজির গ্রুপ। মুনাফেকের চক্রান্ত নবী সাল্লাম দেখেই বলে উঠলেন, মা বালা দাওয়াল জাহেলিয়া, কি ব্যাপার তোমাদেরকে আবার দেখতেছি জাহেলিয়াতের দিকে ফিরে যাচ্ছ, কি ব্যাপার আবার জাহেলিয়াতের দিকে যাচ্ছ কেন, এটা তো জাহেলিয়াত। কারণ মুসলমানের মধ্যে আনসার আর মুহাজির নামে কোনো গ্রুপ নাই, আনসার আর মুহাজির মিলে মুসলমান। আজকে দেখা গেছে আমাদের মধ্যে বিভিন্ন দলে দলে গ্রুপে গ্রুপে, আর দেখবেন ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় খালি এক দল আরেক দলের বিরুদ্ধে, এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে, এইভাবেই চলতেছে মুসলমানের মতানক্য, এখতালাফ, দলবাজি, ফেরকাবাজি। অথচ মুসলিম যুবক, মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলিম সমাজের চরিত্র বিধ্বংসী, বিশাল বিশাল ফেতনা সমাজে আক্রান্ত হচ্ছে, এগুলোর ব্যাপারে কোনো খবর নাই। শুধু একজন আরেকজনের কাফের মুশরিক মুনাফেক ফতোয়া দেওয়ার মধ্যে ব্যস্ত। এই দলবাজি মুসলিম উম্মার বিপর্যয়ের একটা বড় কারণ। কয়টা গেল? পাঁচটা। ছয় নম্বর কারণ যেটা, সেটা হলো মুসলমানরা মুসলমানদের আখলাক হারিয়ে ফেলছে, চরিত্র হারিয়ে ফেলছে। মুসলমানদের বিশ্ব নেতৃত্ব দেওয়ার মূল কারণ ছিল, মূল বিষয় যেটা ছিল সেটা ছিল আখলাক। আল্লাহ পাক রাসূলকে পাঠাইছেন খুলুকে আজিম দিয়ে, মহান এক চরিত্র দিয়ে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, আমি আপনাকে খুলুকে আজিম দিছি। আজকে মুসলমানদের সে চরিত্র আখলাক হারিয়ে ফেলছে। আচ্ছা বলেন তো দেখি, বাজারে যদি দোকানদার দশজন থাকে, নয়টা মুসলমানের দোকান একটা হিন্দুর দোকান, নয়টা মুসলমানের দোকান একটা হিন্দুর দোকান, ওই মুসলমানের দোকানে মানুষ বেশি যায় না হিন্দুর দোকানে বেশি যায়? কি হিন্দুরে বেশি মহব্বত করে, এই জন্য মহব্বত করি যায় না। যাওয়ার কারণ হলো, মুসলমানের দোকানে গরুর গোশত যদি 10 কেজি কিনেন, বাহিরে লই যায় মাপলে দেখবেন 9 কেজি হয়ে গেছে, 1 কেজি কমে গেছে, কিন্তু কিনার সময় দেখছেন হুজুরের বেশি করে মহব্বত করে বলতেছে, হুজুর দেখেন আপনারে কিন্তু কতটুকু বাড়াই দিছি, কত মহব্বত করছি, মনে হচ্ছে 10 কেজির জায়গায় হুজুরের 11 কেজি দিয়ে দিছে। কিন্তু আরেক দোকানে লই যাই মাপাই দেখি হুজুরের 9 কেজি দিছে, মহব্বত করি মহব্বত করি 10 কেজির জায়গায় 9 কেজি দিছে। আরেক দোকানে যাই দেখেন চাউল দেখাইছে হুজুরকে সবচেয়ে ভালোটা, হুজুর দেখেন এটা একেবারে মিনিকেট এক নম্বরটা, এটা মোজাম্মেল গ্রুপ, এটা অমুক গ্রুপ, এটা এই চাউল, হুজুরে তো সুন্দর চাউল দেখে নিয়ে আসছে, বাসায় নিয়ে দেখে চাউলের গন্ধে ভাত, ভাতের গন্ধে ভাত খাওয়া যায় না, দেখাইছে একটা দিয়ে দিছে আরেকটা, হুজুরের মহব্বত করি দেখাইছে একটা দিয়ে দিছে আরেকটা। ওজনে কম দেওয়া, এরকম প্রতারণা করা, দোকাবাজি করা, মিথ্যা কথা বলা। মাছ বাজারে জিজ্ঞেস করলেন, ভাই কেজি কত? কয় কেজি 250 টাকা। না কম কত? কয় 240 টাকা, আল্লাহর কসম আমার কিনা। কয় না তোমার কিনা, যাই হোক 200 টাকা ফাইলে দাও। লাস্টে কয় নেন, তো তুমি 40 টাকা লস দিয়ে বিক্রি করলে কেন? তোমার কিনাই যদি 240 টাকা হয়, তো তুমি 200 টাকা বিক্রি করলে কেন? তুমি লস দিয়ে বিক্রি করবে কেন? মিথ্যা কথা, মানে হে 240 টাকা দিয়ে কিনে নাই, কিন্তু কয় আল্লাহর কসম এটা 240 টাকার কিনা। তাহলে এই কাজগুলা করে কারা? মুসলমান। কিন্তু দেখবেন সেই তুলনায় ও হিন্দুর দোকানে যান, হে কিন্তু আপনার কম ঠকা, কি বলেন? তাহলে এই জন্যই মুসলমান দলে দলে দেখবেন, যত শহর আছে, যত বাংলাদেশের শহরে বাজারে গ্রামে যায় দেখবেন ও হিন্দুর দোকানগুলো প্রতিষ্ঠিত, মুসলমানের দোকানগুলো দুদিন পরে উঠে গেছে। কারণ কি? মুসলমান অল্প দিনে লাভ করে সব খাই ফেলতে চাইছে, সব নিয়ে নিবে, এরকম করে করে ব্যবসা অল্প দিনে করে ফেলবে, পরে সব শেষ। তাহলে মুসলমানের আখলাক নষ্ট হয়ে গেছে। আজকে অস্ট্রেলিয়া যায় দেখেন, আমেরিকা যায় দেখেন, ইউরোপে যায় দেখেন, জাপানে যায় দেখেন, চীনে যায় দেখেন, মুশরিক অমুসলিম, তাদের মধ্যে মানবতাবোধ, তাদের মধ্যে একজন আরেকজনের প্রতি যেই আন্তরিকতা, তাদের মধ্যে যে ভালো ভালো গুণগুলা, এগুলা মুসলমানের আখলাক, কোরআনের আখলাক, সুন্নতের আখলাক, সব তাদের কাছে চলে গেছে। আমরা সব কোরআন বিরোধী সুন্নত বিরোধী আখলাক সব আমাদের মধ্যে এসে গেছে। এই জন্য এই চরিত্র বিধ্বংসী কাজগুলো আসার কারণে আমাদের কিন্তু এই মার খাওয়ার সময় এসছে। আচ্ছা, মাদক দ্রব্য মাদক খায় কারা? মাদক খাওয়া কি মুসলমানের চরিত্র? জি, একটু আগে বলছি মদ তো এখন খায় না কেউ, বিভিন্ন কিছু খায়। আচ্ছা, যাই খাক, নবী সাল্লাম সংজ্ঞা দিচ্ছেন আল খামার মা খামার আল আকল, যেটা আকলকে আচ্ছন্ন করে এটার নাম খামার। এই খামার খায় কারা? মুশরিকেরা বেশি খায় না মুসলমানেরা খায়? আমাদের দেশে যারা খায় এরা কারা? তো এটা খাওয়া কি মুসলমানের কাজ, মুসলমানের চরিত্র? এটা কার চরিত্র? সূরা আল মায়েদার 90-91 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলেন এই মাদক দ্রব্য হলো রিজসুন, নাপাক। এটা নাপাক খাবার, এটা পাক খাবার না, পবিত্র খাবার না। তাহলে মুসলমান কি নাপাক খাবার খাইতে পারে? অথচ মুসলমানের ছেলেরাই খায়। মিন আমালিশ শয়তান, এটা হলো শয়তানের কাজ, মাদক দ্রব্য খাওয়া, মাদকের ব্যবসা করা, মাদকের বিপণন করা, মাদকের পাচার করা, এই সব হলো আমালুশ শয়তান। এটা আমার কথা? আমার কথা? কার কথা? আল্লাহর কথা, আল্লাহ সুবহান ওয়া তাআলার কথা। সূরা আল মায়েদার 90 নম্বর আয়াতটা খুলে দেখেন, আল্লাহ পাক বলতেছেন মিন আমালিশ শয়তান, এটা শয়তানের কাজ। তো মুসলমান শয়তানের কাজ করলে আল্লাহ ওই মুসলমানের রক্ষা করবে কেন? মুসলমান কাজ করে শয়তানের, তো শয়তানকে রক্ষা করার দায়িত্ব কি আল্লাহর আছে? আল্লাহকে শয়তানের রক্ষা করার দায়িত্ব নিছে নাকি মুসলমানের রক্ষা করার দায়িত্ব নিছে? এখন মুসলমান যদি শয়তানের কাজ করে তারে আল্লাহ রক্ষা করবে কেন? আল্লাহ পাক বলেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যেই সমাজ মাদক ছাড়বে ওই সমাজ একটা সফল সমাজ, ওই সমাজ একটা শান্তির সমাজ। আজকে মুসলমানদের অধঃপতনের বড় কারণ আখলাক ধ্বংস হয়ে গেছে, চরিত্র ধ্বংস হয়ে গেছে, মাদকের বিকাশ, মাদকের বিস্তার, ঘরে ঘরে মাদকের থাবা। আজকে দেখেন বাংলাদেশের, ওইদিন পত্রিকার রিপোর্টে আসছে, বাংলাদেশের সীমান্ত দিয়ে চতুর্দিক দিয়ে প্রতিদিন 30 লক্ষ বোতল বাংলাদেশে ঢুকে। আচ্ছা, 30 লক্ষ বোতল, এগুলো কার ফেটে যায়? আমাদের ছেলেদের ফেটে যায়, আমাদের ভাইদের ফেটে যায়, আমাদের বোনদের ফেটে যায়। কি বনে রাখা না? তাহলে এই 30 লক্ষ বোতল প্রতিদিন কিন্তু যাচ্ছে আমাদের সন্তানদের পেটে। একদিনে 30 লক্ষ গেলে মাসে কত লক্ষ যাইতেছে হিসাব করেন। তা আমাদের শরীর তো এখন মদে হয়ে গেছে, মাদকে হয়ে গেছে। এই জন্য দেখবেন যে কয়দিন পরে আর মারা গেলে শরীর ফসবে না, কারণ শরীর তো মদের শরীর, মাদকের শরীর হয়ে যাচ্ছে। আমাদের বডি গঠন হচ্ছে এখন মাদক দিয়ে, মাদকের বডি হচ্ছে মুসলমানদের বডি। তো যেই কাজ আমালুশ শয়তান, সেটা দিয়ে মুসলমানের বডি তৈরি হয়। তো সেই বডিকে আল্লাহ হেফাজত করবে কেন? সেই বডির তো নির্যাতনের শিকার হওয়া ওই রোহিঙ্গার আরাকানের মুসলমানদেরকে যেভাবে জবাই করে টুকরা টুকরা করে নৃশংসভাবে হত্যা করেছে, এটাই তো মুসলমানের পাওনা। কারণ তার বডি তো কোনো ইমানের বডি নাই, তার বডি তো কোরআনের বডি নাই, সুন্নতের বডি নাই, তার বডিটা হয়ে গেছে মাদকের বডি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদকের সাথে সম্পৃক্ত যতজন আছে সবাইরে লানত করছেন, বলছেন যে যে মাদক খায়, যে মাদকের ব্যবসা করে, মাদক বিক্রি করে, মাদক কিনে, মাদক পাচার করে, মাদক সরবরাহ করে, যত রকমের সম্পৃক্ততা আছে সবার উপরে আল্লাহ লানত। আখলাক ধ্বংস হয়ে গেছে। আমাদের মা বোনেরা আজকে ব্রু প্লাক করে, ব্রু প্লাক ছিলেন? হ্যাঁ, আমাদের এখন গ্রামে গঞ্জে পর্যন্ত পার্লার, আশেপাশে দেখবেন যে ছাগল লাইয়া পার্লার আছে নাকি? মাশাআল্লাহ, সবাই জানে দেখি আছে ছাগল লাইয়া, তো এখন পার্লার আছে। কয়দিন পরে দেখবেন যে এখানে বাজারে বাজারেও পার্লার এসে যাবে, কারণ আমাদের মা বোনদের ব্রু প্লাকের চর্চা, সৌন্দর্যের চর্চা, রূপচর্চা এত বেড়ে গেছে যে চর্চার কারণে এখন গ্রামে গ্রামে চলে আসবে এই পার্লার। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআনাল্লাহুল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা ওয়াল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লাজাত লিল হুসনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকল নারীরা পরচুলা লাগায় এদের উপরে আল্লাহ লানত। পরচুলা বুঝেন? আলগাছ। মানে চুল কম, চুল বাড়ানোর জন্য আলগা চুল লাগাইছে। তারপরে যে সকল নারীরা চুল কাটে, এখন তো চুল বাড়ায় না, এখন চুল কমায়, চুল কাটানো এটাও হারাম নারীদের জন্য, চুল কেটে কেটে ছোট করা এটা হারাম। আমরা স্বামীরা টাকা দিই যে পার্লারে যে কাটি আসো, সুতরাং আমাদের উপরেও আল্লাহ লানত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি দুইটাই বলছেন, যেই স্বামী টাকা দেয়, যেই স্বামী তার পার্লারে ওগুলা করার জন্য পাঠায়, তার উপরেও আল্লাহ লানত। এরপরে ওয়ালওয়া শামাত ওয়াল মুস্তাও শামাত, যারা উল্কি আঁকে উল্কি এঁকে দে এদের উপরে আল্লাহ লানত। ওয়াল মুতানাম্মিসাত, যে সকল নারীরা দাঁতগুলা চিকন করে, দাঁত সরু করে সৌন্দর্যের জন্য দাঁত চিকন চিকন করে, যে মিনিকেট সাইলের মতো, মিনিকেট সাইল আছে না, মিনিকেট সাইল কিন্তু অরিজিনাল সাইল না, এটা মোটা চাউলের কাটে কেটে চিকন করে। তো কেউ যদি এরকম মোটা চাউলের কাটে কেটে দাঁতের মোটা দাঁতের কেটে কেটে চিকন করে, এ সকল নারীদের উপরও আল্লাহ লানত। ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ব্রু প্লাক করে এদের উপরও আল্লাহ লানত। ব্রুর চুল তুলে ফেলায়, ব্রুর চুল তুলে এটাকে সরু করে সুন্দর করে ডিজাইন করে, এইরকম মানুষের উপরে, এইরকম নারীদের উপরে আল্লাহর লানত। তাহলে এই আখলাক, এই চরিত্র নষ্ট হয়ে গেছে কাদের? হিন্দুদের, ইহুদিদের, খ্রিস্টানদের, মুসলমানের আখলাক একেবারে শূন্যের কোঠায়। মুসলমানের সন্তানেরা ধূমপান করে, ধূমপান করে না কি? ধূমপান করে, প্রতিদিন হিসাব নেন কত লক্ষ প্যাকেট, কত কোটি প্যাকেট প্রতিদিন বিক্রি হয়। এগুলো কে টানে? আমাদের ছেলেরাই টানে, আমাদের ভাইয়েরাই টানে, আমাদের নাতিরাই টানে। এ ধূমপান কি জায়েজ? জি, ধূমপান কি তৈয়বাত না খাওয়ায়েজ? খাওয়ায়েজ। আমরা ওই দিন বলছি না কিরকম খাওয়ায়েজ, যে টয়লেটে যাইও যে খাবার খায়, সেই খাবারের নাম হইলো ধূমপান, এটাই হইলো খাওয়ায়েজ। সুতরাং আমাদের সন্তানেরা আজকে তৈয়বাত না হয়ে খাবায়েস হচ্ছে, খাবায়েস গঠন হচ্ছে। এরপরে দেখবেন আমাদের সন্তানদের গলায় গলায় বিভিন্ন কিছু ঝুলতে থাকে। ছোট ছোট বাচ্চাদের দেখবেন আলগাইতে পারে না বাচ্চা, তাও ঝুলতে আছে। এগুলো কি? তামিমা, হাদিসের ভাষায় বলা হয় তামিমা। এই তামিমা দিয়ে দিয়ে আমাদের দেশের সন্তানদের বড়। আচ্ছা বলেন, পুরা আরব দুনিয়াতে যতগুলো আরব বিশ্ব আছে, গালফ আছে, সৌদি আরব, কাতার, কুয়েত, আবুধাবি, ওমান, তারপরে বাহরাইন, এই যা যা রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলোর কোন শিশুর গলার মধ্যে, হাতের মধ্যে, কোমরের মধ্যে একটা তামিমা নাই? আচ্ছা, এই এলাকার সব শিশুকে মরি যায়, এই এলাকার শিশুরা সব রোগ আক্রান্ত, এই এলাকার শিশুরা কি সব বিপদ আপদে আক্রান্ত? তো তামিমা ছাড়া যদি তারা সুস্থ থাকতে পারে, তো বাংলাদেশে পারবেন না কেন? বাংলাদেশের শিশুদের জন্য কি এত মহা বিপদ আপদ যে এগুলা লাগবেই? অথচ এগুলার মধ্যে অসংখ্য সেরে নিহিত আছে। তাহলে আমরা আলোচনা দীর্ঘায়িত করব না। পাঁচ নম্বরে বলছি কি, ছয় নম্বর পর্যন্ত গেছি। পাঁচ নম্বর বলছি অনৈক্য মুসলিমদের মধ্যে দলাদলি, ছয় নম্বর বলছি আখলাক নষ্ট হয়ে গেছে, চরিত্র নষ্ট হয়ে গেছে, সাত নম্বর হলো আল্লাহর আজাব ও গজবের কারণ। আল্লাহ পাক যখন কোন বান্দার উপরে, কাউমের উপরে আল্লাহ যখন নারাজ হন, তখন আল্লাহর পক্ষ থেকে আজাব নেমে আসে। আল্লাহ পাক বলছেন ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা ওয়াইস্তাবদিল কাওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ। আল্লাহ পাক বলেন বান্দা, তুমি যদি আমার দিকে না আসো, তাহলে তোমার উপরে আল্লাহর আজাব ও গজব নেমে আসবে, তুমি সেই আজাবকে প্রতিরোধ করতে পারবা না। আল্লাহ পাক আমাদের উপরে অসন্তুষ্ট, এই জন্য আল্লাহর আজাব ও গজব আমাদের উপরে নেমে আসতেছে। এটাও আমাদের উপরে এই বিপদের বড় একটা কারণ। এর থেকে পরিত্রাণের উপায় হলো আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করে ফিরে আসতে হবে। যতগুলো কারণের কথা বললাম, এগুলো আমরা নিজেরা পর্যালোচনা করে আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। নিরাশ হওয়া যাবে না, মায়ের খাইতে খাইতে বলে আর কি, মায়ের তো খামই আছে কপালে, আর কিছু করার দরকার নাই, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা, যত গুনাহ যত অপরাধ যা কিছু করে ফেলছো, খবরদার আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যত বড় গুনাহ করো না কেন, তুমি যদি ফিরে আসো তওবা করো আল্লাহ মাফ করে দিবেন, নিরাশ হওয়া যাবে না। ইসলামে কোনো নৈরাশ্যবাদ নাই। এক মহিলা এসে বলতেছে, আবু হুরায়রা আমার জীবনে এমন গুনাহ করছি, আল্লাহ আমার গুনাহ মাফ করবে নাকি? আবু হুরায়রা বললেন, কি গুনাহ করছো? বলছে, আমি সারা জীবন জানার ব্যবসা করছি, জেনার ব্যবসা করতে করতে আমার অবৈধ সন্তান ও জন্মগ্রহণ করছে, এইরকম এই ধরনের মারাত্মক অপরাধ মারাত্মক গুনাহ আমার আল্লাহ মাফ করবেন নাকি? আবু হুরায়রা বললেন, আল্লাহর কসম আল্লাহ মাফ করবে না, এই জাতীয় গুনাহ আল্লাহ মাফ করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লামের কাছে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালকে রাতে এক মহিলা আমার কাছে এই মাসালা জিজ্ঞাসা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা তোমার উত্তর কিন্তু সঠিক হয় নাই, তুমি কি সূরা আল ফোরকানের 70-71 নম্বর আয়াত কি তেলাওয়াত করো নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, বান্দা যত গুনাহ করো যত বড় অপরাধ করো, তুমি যদি তাওবা করে ইমানে নে আমলে সালে শুরু করে দাও, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, শুধু তোমার গুনাহ মাফ করব না, গুনাহ মাফ করার পরে তোমার গুনাহগুলোকে আবার নেকিতে রূপান্তর করে দিব। সুবহানাল্লাহ, গুনাহ তো মাফ হবে হবে, সাথে সাথে গুনাহটা নেকিতে রূপান্তর হয়ে যাবে। সুবহানাল্লাহ, এজন্য আমাদের সর্বশেষ কথা যেটা, যে আমাদেরকে তওবা করে খালেস ভাবে ফিরে আসতে হবে, আমাদের একটু হুঁশ ফিরে আসতে হবে, আত্মসমালোচনা করতে হবে যে এই বিপর্যয়ের কারণ যেগুলো, এইগুলো থেকে যদি আমরা ফিরে না আসি তো পুরা সমাজ পুরা দেশ পুরা প্রজন্মের মধ্যে আপনার বিপর্যয় নেমে আসবে, ফেতনা নেমে আসবে, এবং এই সমাজের পরিচয় একসময় আর মুসলমান সমাজেই থাকবে না। যেই হারে আমরা অমুসলিম কৃষ্টি কালচার বিজাতীয় কৃষ্টি কালচারের দিকে যাচ্ছে, যেই হারে আমাদের পরবর্তী প্রজন্ম মাদক সেবী হচ্ছে, তো মাদকের সমাজ গড়ে উঠবে, এটা পাগলের সমাজ গড়ে উঠবে, সেখানে আর কোনো বুদ্ধিমানের সমাজ সমাজ পরিচালনার মতো যোগ্যতা সম্পন্ন লোক খুঁজে পাওয়া যাবে না, সবে মাদক সেবী, তো সেখানে আর ভালো মানুষ পাবেন কোথায়? পাগলের সমাজ গড়ে উঠবে, কারণ মাদক সেবন করার পরে তাকে কিন্তু সে নিজেকে সাধারণ মানুষ মনে করেন, সে মনে করে আমি এখন জাতিসংঘের মহাসচিব, সে মনে করে আমি এখন ডোনাল্ড ট্রাম্প, আমার নির্দেশে এখন সারা পৃথিবী চলে। তো বাংলাদেশের সব মানুষ যদি এরকম ডোনাল্ড ট্রাম্প হয়ে যায়, সব মানুষ যদি জাতিসংঘের মহাসচিব হয়ে যায়, তো ওই দেশের অবস্থাটা কি হবে? ওই দেশে বিপর্যয় নেমে আসবে, ওই দেশে কিয়ামত নেমে আসবে। এই জন্য আমাদের সবার উচিত এই ব্যাপারে সতর্ক হওয়া, এগুলা থেকে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মহা বিপর্যয় থেকে আল্লাহ পাক হেফাজত করুন, আল্লাহ পাক আমাদের এই জাতিকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্নার দিকে, দ্বীনের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুই একটা প্রশ্ন আসছে লিখিতভাবে, তো আমরা এগুলো দিয়েই শেষ করে দিচ্ছি। আচ্ছা, একটা প্রশ্ন আসছে, যত প্রকারের তাবিজ আছে সবগুলো কি শিরক? এই ব্যাপারে বিস্তারিত আলোচনা শোনার জন্য আমাদের ওয়েবসাইটে আলোচনা আছে। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হলো tafsirulquran.com। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস মনে রাখবেন, tafsirulquran.com। tafsirulquran.com এ গেলে আপনার যত বিষয় যা কিছু জানার দরকার আছে, আলহামদুলিল্লাহ আপনাদের চাহিদার পরিপ্রেক্ষিতে ওই বিষয়গুলো জানানোর জন্য আমরা চেষ্টা করি। সেখানে আমাদের কোরআনে কারিমের তাফসির, সেখানে আমাদের এই বিভিন্ন খুতবা, জুমার খুতবাগুলো, বিভিন্ন প্রশ্নের উত্তর, এগুলো সব আমাদের এই tafsirulquran.com-এ পাবেন। সেখানে তামিমের উপরে, তাবিজের উপরে আমাদের অনেকগুলো আলোচনা আছে, খুতবা আছে। হঠাৎ করে আপনার একটা কথা মাঝখান দিয়ে বলে দিলে, পুরো আগাগোড়া না বুঝাইতে পারলে, এটা কিন্তু আরো সমস্যা তৈরি করে। মানে একটা জিনিস জিজ্ঞাসা করলেন আপনি মাঝখান দিয়ে, আমি বলে দিলাম যে না এটা জায়েজ নাই, এটা পরবর্তীতে অনেক সমস্যা তৈরি করে, কারণ এটার আগাও বুঝেন নাই গোড়াও বুঝেন নাই, মাঝখান দিয়ে বুঝছেন। এই জন্য কোরআনে কারিমের আয়াত, একটা আয়াতের আগের আয়াত পরের আয়াত না দেখলে, মাঝখান দিয়ে একটা আয়াত দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায়। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ইমানদারগণ খবরদার নামাজের ধারে কাছেও যাইও না। এটা কিন্তু কোরআনের আয়াত, কিন্তু আমি যদি এখন কোন জায়গায় লিখে দিই যে হে ইমানদারগণ নামাজের ধারে কাছেও যাইও না, আল কোরআন ব্র্যাকেটে দিয়ে দিলাম আল কোরআন, কথা কিন্তু মিথ্যা না, কথা কিন্তু সত্য। তাই তো বলবেন যে কোরআনেই আছে আল্লাহ বলছে নামাজ পড়িও না, আমি নামাজ পড়বো কেন? আপনি তখন কি বলবেন? কোরআনে কারিমের একটা আয়াত বুঝতে হলে আগেরটাও বুঝতে হবে, পরেরটাও বুঝতে হবে, মাঝখান দিয়ে একটা অংশ বা আয়াতের একটা অংশ বুঝলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, ইমানদারগণ সালাতের নিকটবর্তী হইও না কোন অবস্থায়, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো, তখন তুমি কি বলতেছো মুখে সেটাই তো জানো না, তো তখন তুমি সালাতে দাঁড়াইলে তো তুমি কুফরি করে শেরেক করে বসে থাকবে, তাহলে পরের অংশ না বুঝলে কিন্তু আগেরটা বোঝা যাবে না। এই জন্য হঠাৎ করে যদি আমি বলি যে না তাবিজ সব শেরেক, তা আপনি কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না। আপনার এটা বুঝাইতে হলে আগে প্রাইমারি লেভেল থেকে আসতে হবে। আপনারা হঠাৎ করে কলেজে যে ভর্তি করাই দিলাম ছেলেরে, যদি আমি প্রথমে কলেজে ভর্তি করাই দেন ইন্টারমিডিয়েটে, এখন কলেজের লেকচারার যখন লেকচার দিচ্ছেন ওই ছেলে কিছু বুঝবে? ওই ছেলেরে আগে প্লেতে ভর্তি করাইতে হবে, প্লে থেকে আস্তে আস্তে নার্সারিতে যাবে, নার্সারি থেকে ওয়ানে যাবে। তো এখন এরকম ওয়াজ মাহফিলে এখানে প্লের স্টুডেন্টও আছে, এখানে নার্সারির স্টুডেন্টও আছে, এখানে পঞ্চম শ্রেণীর স্টুডেন্টও আছে, দশম শ্রেণীরও আছে, কলেজেরও আছে, ইউনিভার্সিটিও আছে। এখানে এরকম ফতোয়া এরকম মাসাইল আলোচনা করলে সমস্যা বেশি, এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন। এই জন্য এটা বিস্তারিত আগা গোড়া মানে ফ্লে থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত পুরাটা যখন আপনি শুনবেন তারপরে আপনার বুঝে আসবে। এই জন্য আমাদের ওয়েবসাইটের সাথে থাকবেন, ইনশাআল্লাহ আপনি ওখানে আলোচনা শুনলে আমাদের দৃঢ় বিশ্বাস আপনি তখন আর কোনো প্রশ্ন থাকবে না, আপনি সেটা ভালো করে বুঝতে পারবেন। এরপরে আরেকটা বলা হয়েছে মিলাদ খতম দোয়া করে হাদিয়া নেওয়া কি জায়েজ? হাদিয়া বলা হয়, হাদিয়ার অর্থটা বুঝেন, হাদিয়া মানে হলো কাউকে বিনা স্বার্থে কিছু দেওয়া, এটার নাম হাদিয়া। মানে আপনি আমার দিবেন, দিয়ে আমার থেকে কিছু পাওয়ার আশা করা যাবে না, এটার নাম হাদিয়া। আমরা যেমন এখন ধরেন এই আকিকার অনুষ্ঠান হয়, আকিকার অনুষ্ঠানে সবাই টাকা দেন, এটা দেন, সেটা দেন, কেন দেন? ওইটা কিন্তু পাওয়ার আশায় দেন। বিয়ের অনুষ্ঠানে দিতেছেন, এটা কিসের জন্য দিতেছেন? তার ছেলের বিয়েতে দিচ্ছি, আমার ছেলের বিয়েতেও আবার দিবে, যদি না দেতো তার খবর আছে। হে ছেলের বিয়েতে আমি 4 আনার চেইন দিছি, আমার ছেলের বিয়েতে যদি 3 আনার দে খবর আছে, দিতে হবে। মানে এটা পাওয়ার আশায় দিচ্ছি, মানে সেও দিবে আমিও দিব, এটার নাম হাদিয়া না। হাদিয়া হইলো আমি দিব, সে জীবনেও আমার দিবে না, দেওয়ার কোনো আশায় নাই, এরকম অবস্থায় নিঃস্বার্থভাবে দেওয়ার নাম হাদিয়া। এখন আপনি বলতেছেন মিলাদ পড়াই দিবেন, তাহলে তো হুজুরের কাজ করাই তারপরে দিবেন, কাজ করাই দিলে এটা হাদিয়া হয় না, বুঝতে পারছেন? হুজুরের যদি কোনো কাজ করাই যদি টাকা দেন, এটার নাম হাদিয়া না। হাদিয়া হইলো কিচ্ছু করাবেন না, কিচ্ছু না করাই হুজুরের আনি 1000 টাকা দিয়ে দিবেন, বলে হুজুর ধরেন আজকে বাজার করিয়ে, তারপরে হুজুরের আরেকদিন 5000 টাকা দিবেন, আরেকদিন 10000 টাকা দিবেন, কিন্তু বলতেও পারবেন না যে হুজুর দোয়া করিয়েন একটু, এটাও বলা যাবে না। এটা হলে তো আপনি একটা হুজুরের থেকে বিনিময় চাচ্ছেন, বিনিময় চাইলে এটা আর হাদিয়া হবে না, আপনি এটা পারিশ্রমিক হয়ে যাবে। এই জন্য পারিশ্রমিক এক জিনিস, হাদিয়া আরেক জিনিস। আমরা অনেকে হাদিয়াই বুঝি না, আমরা হুজুরের এমনি দিতে কিন্তু কেউ রাজি নাই, সব ওই কাজ করাই দিতে রাজি, কাজবিহীন হুজুরের টাকা দিবেন এরকম রাজি নাই। এক জায়গায় আমি আলোচনা করছি এরকম আপনার মিলাদের উপরে, খতমের উপরে বা এই বিষয়গুলোর উপরে, তো ওলামায়ে কেরাম বলতেছেন হুজুর দেখেন এখানে 10টা মসজিদ আছে, এক মসজিদে আমি বন্ধ করে দিছি আর 9 মসজিদে এখানে চলে, তো এই মসজিদে বন্ধ করে দিছি দেখি এই মসজিদের মুসল্লিরা আর আমাকে একটা টাকাও হাদিয়া দেয় না, কিন্তু ওই মসজিদে চালাইতেছে, ওই মসজিদে হুজুরদের হাদিয়াও চলতেছে। তা আমি বললাম যে হায়রে মুসলমান, হাদিয়াই বুঝে নাই, এই যিনি বন্ধ করে দিছেন উনাকে তো আরো বেশি দেওয়া দরকার, কারণ হলো উনার পিছনে 1 রাকাত নামাজ পড়া আর ওদের পিছনে 1000 রাকাত পড়ার থেকে উত্তম। যে ইমাম বেদাত মুক্ত ইমাম, যে ইমাম শেরেক মুক্ত ইমাম, তার পিছনে 1 রাকাত পড়া আর বেদাতি ইমাম শেরেকি ইমাম তার পিছনে 1000 রাকাত পড়ার থেকেও তো উত্তম। তা আপনি এরকম একজন ইমাম পাইছেন, আপনি তো তারে প্রতি মাসে 10,000 টাকা 20,000 টাকা এমনি আনিয়ে আনি দিবেন, কিন্তু না আমাদের অভ্যাস হচ্ছে কাজ করায় তারপরে দিব, মিলাদ পড়ামো তারপরে দিব, খতম পড়ামো তারপরে দিব, এটা করামো তারপরে দিব। এজন্য তবে ওলামায়ে কেরামকে সম্মান করার চেষ্টা করবেন, এটা ইমানের অংশ। ওলামায়ে কেরামকে কাজ করাই সম্মানে দিবেন এটা না, সব সময় দিবেন, এই সব সময় দেওয়াটাই ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। চিন্তা করতে হবে যে ওলামায়ে কেরাম যদি না থাকে ইসলাম থাকবে না, দিন থাকবে না, কিছুই পৃথিবীতে থাকবে না। ওলামায়ে কেরামের মাধ্যমেই আল্লাহ পাক দিনকে জীবন্ত রাখছেন, সুতরাং এদেরকে সম্মান করা ইমানের অংশ। আচ্ছা, ফাহাদ শব্দের অর্থ কি? ফাহাদ শব্দের অর্থ হলো চিতাবাঘ, চিতাবাঘের আরবি হলো ফাহাদ। আচ্ছা, বর্তমানে মসজিদগুলোতে কোরআন বাদ দিয়ে এক প্রকার কিতাব পড়া হয়, দাওয়াত দেওয়া হয়, এটা কতটুকু যুক্তিযুক্ত? যেই কিতাব দিয়ে দাওয়াত দেওয়া হয়, যে কিতাব পড়া হয়, ওই কিতাবের মধ্যেও কোরআনের আয়াত আছে, ওই কিতাবের মধ্যেও হাদিস আছে। যদিও সেই কিতাবের আয়াত হাদিস নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে কিছু কথাবার্তা আছে, যে কেউ কেউ বলছেন যে এখানে কিছু কিছু হাদিস আছে দঈফ হাদিস, জাল হাদিস, মানে হাদিস বাছাই করা হয় নাই। তা হাদিস বাছাই করা হয় নাই এরকম তো হাদিসের কিতাবও আছে, অসংখ্য বড় বড় হাদিসের কিতাব আছে, যেই হাদিসের কিতাবের মধ্যে সহি হাদিসও আছে, দঈফও আছে, জাল হাদিসও আছে, এরকম তো হাদিসের কিতাব আছে। তো ওই কিতাব থাকলে অসুবিধা কি? এজন্য ওই কিতাবের বিরুদ্ধে আমাদের বলার দরকার নাই, ওই কিতাবের এই কিতাব একবারে বাতিল, এই কিতাব বাদ, এত কিছু বলার দরকার নাই। ওইটা না বলে আমরা বলবো যে ওই কিতাবও থাক, ওর সাথে আমরা কোরআনের তাফসির পড়ি, কোরআনও পড়বো, বুখারী মুসলিম তিরমিজিও পড়বো, সেটাও পড়বো, সেটাও থাক, অসুবিধা কি? এই জন্য মানে কোনো কোনো ভাই আছেন যে ওই কিতাবে পড়া যাবে না, ঠিক আছে ওই কিতাব পড়া যাবে না, কিন্তু ওই কিতাবের বিকল্প আপনি কি বানাইছেন? ওই কিতাবের বিকল্প লাগবে, তো বিকল্প আপনি কোরআনে কারিমের তালিম চালু করে দেন। তো কোরআনে কারিমের তালিম চালু করতে গেলে একদিন করছেন, দুদিন করছেন, পাঁচ দিনের দিন আপনারা আর খুঁজেই পাওয়া যায় না। তো এই জন্য আমরা সমালোচনা বেশি না করে নিজে কতটুকু করতে পারতেছি দিনের জন্য এই দিকে বেশি লক্ষ্য করা উচিত। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো, সৎমা যদি আগের সংসারের মেয়েকে স্বামীর স্ত্রী হিসেবে আখ্যা দিয়ে গালি দেয়, ওই দ্বিতীয় স্ত্রী স্বামীর গণ্ডির ভিতরে থাকবে কিনা? এই বিষয়ে একটা জিনিস মনে রাখবেন যে গালি দেওয়া কবিরা গুনাহ, গালি দেওয়ার দ্বারা তালাকও হয় না, কিছু হয় না, গালি দেওয়ার দ্বারা কবিরা গুনাহ হয়। একজন আরেকজনকে গালি দেয় এটা কবিরা গুনাহ। আর তালাকের মাসালা কোনোদিন আলেম ওলামার কাছে প্রশ্ন করবেন না, প্রশ্ন করবেন না মানে এরকম প্রশ্ন করবেন না, অথবা টেলিফোনে মোবাইলে প্রশ্ন করবেন না। তালাকের সাথে অনেকগুলো বিষয় জড়িত আছে, তালাকের সাথে পারিবারিক, সামাজিক, তারপরে অর্থনৈতিক অনেক বিষয় জড়িত। এই জন্য তালাকের বিষয়ে যদি কোনো মাসালা জানতে চান, তালাকের ব্যাপারে 99% মানুষ মিথ্যা কথা বলে, মানে তালাক দেওয়ার আগে স্ত্রী এটা দুনিয়ার সবচেয়ে খারাপ, তালাক দেওয়ার পরে এটার মতো ভালো আল্লাহর জমিনে আর দ্বিতীয় স্ত্রী নাই, এখন যে কোনো উপায়ে স্ত্রী এটাকে আনতে হবে। এজন্য এক হুজুরের কাছে যে একরকম বলে যে কিভাবে কোন কৌশলে আনা যায়, এটার ধান্দায় আছে সে। সে সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে। কেউ যদি বলে যে অমুক জায়গায় গেলে এক হুজুর আছে, উনি তোমার ফতোয়া দিব, তো সেই হুজুরের কাছে দৌড়ায়, আরেক জায়গায় গেলে আরেক হুজুরের কাছে দৌড়ায়। অধিকাংশই মিথ্যা কথা বলে এগুলার। এজন্য এই জাতীয় কোনো ফতোয়া দিবেন না। ওলামায়ে কেরামকে অনুরোধ করব যে আপনারা তালাকের জন্য আসলে দিবেন না। আমার কাছে কেউ আসলে কাউকে আমি তালাকের কোনো ফতোয়া দিই না। আমি বলি যে আপনার তালাকের যা যা হয়েছে সব সুন্দর করে একটা কাগজে লেখেন, প্রথম থেকে শেষ পর্যন্ত। লেখার পরে আপনি সিগনেচার করেন, সিগনেচার করে একজন ভালো দক্ষ মুফতি, ভালো আলেম ওনার কাছে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে উনি আপনার লেখনী দেখে, সবকিছু দেখে, উনি আবার লিখিতভাবে উত্তর দিয়ে সিল মেরে দিবেন, বাস এই অনুযায়ী আবার আপনি কাজ করবেন। কিন্তু যদি আপনার লেখা না থাকে তো সকালে একটা বলবেন, দুপুরে একটা বলবেন, রাত্রে একটা বলবেন, আপনার লেখা একবারে লিখবেন ভালো করে, যেটা বলবেন প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই থাকবে, ওই অনুযায়ী ওলামায়ে কেরাম ফতোয়া দিবেন। এই জন্য মৌখিক কোনো তালাকের ফতোয়া কারো কাছ থেকে জানতে চাইবেনও না, দিবেনও না।